কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবিদ্যার উপজেলার খিরাইকান্দি আলহেরা মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় অত্যন্ত বরকতময় এক মজলিস এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের সম্মানিত মহব্বতের শায়খ শায়খ মোহাম্মদ সফিউল্লাহ হাফেজাহুল্লাহ অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আতিকুর রহমান সরকার হাফেজাহুল্লাহ অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে জাম আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি ফজিলতময় মাহফিলে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে বিভিন্ন বিষয়ের উপরে অনেক সুন্দর সুন্দর কোরআন এবং সুন্নার বয়ান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার পরে সর্বশেষ পর্যায়ে এসে আমি আপনাদের সাথে মিলিত হয়ে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অল্প কিছু কথাবার্তা আপনাদের সামনে পেশ করার এবং আপনাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য বসার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্র এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বড় এক নিয়ামত এই খিরাইকান্দি আল হেরা মডেল মাদ্রাসা এই এলাকার ভাই বোনদের আল্লাহ রাব্বুল আলামিন এই বড় নিয়ামতটি দান করেছেন এই জন্য এই এলাকার সম্মানিত ভাই বোনদেরকে অনুরোধ করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে নিয়ামত এই আল হেরা মডেল মাদ্রাসা দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনারা আশেপাশে ঘোরাফেরা না করে বাড়িতে দোকানে কোথাও বসে না থেকে এই দিনই মজলিসে কষ্ট করে অল্প সময়ের জন্য এসে বসে যাওয়ার জন্য আমি আপনাদের নিকটে সবিনয়ে অনুরোধ করছি আলোচনা আলহামদুলিল্লাহ অনেকক্ষণ হয়েছে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন আমরা আর বেশি রাত্রি পর্যন্ত আলোচনা করব না যথাসম্ভব অল্প সময়ে আমরা আজকের আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা আপনাদের এই এলাকার মেহমান আপনারা হলেন আমাদের মেজবান আমরা হইলাম গেস্ট, আপনারা হইলেন হোস্ট। তাহলে আপনাদের দায়িত্ব কর্তব্য আমাদের থেকে একটু বেশি। সারা বছর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই সময়ে সময় কাটাই। আজকে একটা দিন কিছু সময় আমরা কোরআন এবং সুন্নার আলোচনা শোনার জন্য ব্যয় করার চেষ্টা করি। ইনশাআল্লাহ এই সময়টুকু আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমার ভাইদেরকে অনুরোধ করব, এখানে আমরা যে আলোচনাটুকু করব যথাসম্ভব চেষ্টা করব কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে হাদিস থেকে আলোচনা করার। এখানে আমরা কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব হাসি ঠাট্টা তামাশা নাচ গান এগুলো না করে আমরা অল্প কিছু কোরআন এবং সুন্নার কথা বলবো। আজকের ওয়াজ মাহফিলগুলোতে বিভিন্ন ধরনের জিনিসের সংক্রমণ ঢুকেছে। ওয়াজ মাহফিল বক্তাও নাচে শ্রোতাও নাচে, দেখছেন? বক্তা নাচের শিল্পী, যেরকম ড্রেস পরে, রং বেরঙ্গের পাগড়ি, রং বেরঙ্গের টুপি, রং বেরঙ্গের গামছা লাগিয়ে বিভিন্ন রকমের একজন নৃত্যশিল্পী যেভাবে নাচে, একজন গানের শিল্পী যেভাবে গান গায়, ওয়াজ মাহফিলের নামে, জিকিরের নামে, আল্লাহর দিনের নামে এই জাতীয় তামাশা আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমাদেরকে প্রতিনিয়ত সরাসরিও দেখতে হয়, ফেসবুক ইন্টারনেটেও দেখতে হয়। এটা আমাদের এই বাঙালি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই জাতীয় ওয়াজ মাহফিলের নামে নাচ গানও দেখি। আবার আমরা ওয়াজ মাহফিলের নামে একজন আরেকজনকে গালাগালি করার দৃশ্যও আমরা ওয়াজ মাহফিলে দেখি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে গেলেন, সবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেওয়া কত কোটি সওয়াব। জি, একজন মুসলিম আরেক মুসলিমকে গালি দিলে কত লক্ষ কত কোটি সওয়াব হয়, কি বলেন? বহুত ফায়দা হয় নাকি কি হয়? সেবাবুল মুসলিমে ফুসুকুন, এক মুসলিম আরেক মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, এক মুসলিম আরেক মুসলিমকে গালি দেওয়া ফাসিকি। ফাসিকি মানে হারাম, ফাসিকি মানে কবিরা গুনাহ। কবিরা গুনাহকে বলা হয় ফিস্ক, কবিরা গুনাহকারীকে বলা হয় ফাসিক। তাহলে একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেওয়া কি বই? কবিরা গুনাহ, ফাসিকি কাজ। আমরা আজকে ওয়াজ মাহফিলগুলোতে দেখি আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম অশ্লীল ভাষায়, যেটা ওলামায়ে কেরামদের শানে, ওলামায়ে কেরামদের মানে যেটা শোভা পায় না, এই জাতীয় কথাও আমাদেরকে বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমাদেরকে এই দৃশ্যটাও দেখতে হয়। আবার গালিগালাজ করার পরে প্রথমে লা মাযহাবি আহলে হাদিস, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, সব গালিগালাজ করার পরে আবার এই কথাও বলেন, আমি কি গালি দিছি, খারাপ কিছু বলছি? একজন তার স্ত্রীকে অনেক মারা মারছে, মারি তার শেষ হওয়ার পরে বলতেছে, আমি কি তোমাকে কোনো গালি দিছি? তার অর্থ হলো তোমার গালি দিনে মারছি, গালি তো দিই দেন, ভালো করে পিটাইছি। তো এইরকম কথাও বলে ওলামায়ে কেরাম, অনেক গালি গালাজ করতেছে আবার বলে আমি কি কোনো গালি দিছি, আমি কি কোনো খারাপ কিছু বলছি, এরকম কথাও আমরা শুনি। অথচ এই গালি যত বড় বক্তাই দিক, যত বড় আলেমে দিক, বিমানে সরে আসে দিক, হেলিকপ্টারে সরে আসে দিক, যেভাবে আসে দিক, সবার জন্য সেবাবুল মুসলিমে ফুসুক, সবার জন্য কবিরা গুনাহ। একজন আলেম আরেকজন আলেমকে গালি দেওয়া, এটা কি? এবার বলেন, আপনারা বলেন, একজন আলেম আরেকজন আলেমকে গালি দেওয়া, আগেরটা তো বলছি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিলে পাসেটি হয়, কবিরা গুনাহ হয়। তা একজন আলেম একজন আলেমকে গালি দেওয়া, জি وَمَنْ يُعَزِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ يُعَزِّمْ شَعَائِرَ اللَّهِ যে ব্যক্তি আল্লাহর শিআর সমূহকে সম্মান করে তাআজিম করে فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ এই তাজিমটা এই সম্মানটা তার অন্তরে তাকওয়া তৈরি করে, তার অন্তরে তাকওয়া বৃদ্ধি করে দে। সুবহানাল্লাহ, ওলামায়ে কেরাম হলেন মিন শাআইরিল্লাহ, ওলামায়ে কেরাম শাআইরুল্লাহ, শাআইরুল্লাহকে সম্মান করা তাকওয়া বাড়ানোর তাকওয়া বৃদ্ধির অন্যতম মাধ্যম। সেখানে কোন ওলামাই কেরামকে গালি দেওয়া বা সম্মান হানিকর কোন কথা বলা, এটা হলো আল্লাহর শাআইরকে অসম্মান করা, আল্লাহর নিদর্শনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা। আজকে আমরা এই দেশে এই দৃশ্য দেখতে হয় যে একজনের সাথে একজনের মতের মিল না হইলে, সামান্য কোনো মাসালা মাসালা ইখতিলাফ হইলে একজন আরেকজনকে মুরতাদ, কাফের, মুশরিক, মুনাফেক, কুলাঙ্গার, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, কত রকমের গালি যে ওলামায়ে কেরাম জানেন। এই কথাগুলো ওলামায়ে কেরামের জবান থেকে বের হওয়া শানের খেলাফ, কারণ ওলামায়ে কেরাম শাআইরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোন কাফের মুশরিককে গালি দেন নাই, কাফের মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সুন্দর করে কথা বলছেন। কোন কাফেরকে আল্লাহ কোরআনে কারিমে গালি দিয়ে অশ্লীল ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কথা বলেন নাই। ফেরাউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং হারুন আলাইহিমাসসালামকে পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন? দাওয়াতের উদ্দেশ্যে। পাঠানোর সময় কি বলছেন? ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইখশা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাবা ইলা ফিরাউন, হে মূসা এবং হে হারুন দুইজনে নবুয়ত দেওয়ার পরে ফেরাউনের কাছে চলে যাও, কারণ ইন্নাহু তাগা, ফেরাউন তাগুত, ফেরাউন বিদ্রোহী, আমি আল্লাহর এবাদত নিজেও করে না অন্যদেরকেও করতে দেয় না। সে তাগুত, ওই তাগুতের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাও। তবে শোনো, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তবে তার সামনে গিয়ে অত্যন্ত কোমল ভাষায়, সুন্দর ভাষায়, মনোরম ভাষায়, স্নেহের ভাষায় ফেরাউনের সামনে কথা বলবা। সুবহানাল্লাহ, সেই ফেরাউন, ফেরাউনের সামনে গিয়ে আল্লাহ পাক নবীকে শিক্ষা দিচ্ছেন যে ফেরাউনের সামনে গিয়েও খারাপ ভাষায়, অশ্লীল ভাষায়, অসম্মান ভাষায় কথা বলবা না, কথা বলবা নরম ভাষায়, কোমল ভাষায়, স্নেহের ভাষায়। তুমি যে ফেরাউনকে, ফেরাউনের কল্যাণ চাও, ফেরাউনের হেদায়েত চাও, এটা ফেরাউনকে বুঝতে দিতে হবে। এইভাবে যদি দাওয়াত তোমরা দিতে পারো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তাহলে আশা করা যায় ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে অথবা তোমাদের উপদেশ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। আজকে যারা আমাদের মতের সাথে মিলে না তারা কি ফেরাউনের থেকেও খারাপ? কি বলেন? যাদের মতের সাথে আমাদের মত মিলে না কোনো কারণে, সুন্নত একটা নিয়ে একতলাফ হয়েছে বা মুস্তাহাব একটা বিষয় নিয়ে একতলাফ হয়েছে অথবা এরকম একটা বিষয় নিয়ে একতলাফ হয়েছে, এরা কি ফেরাউনের থেকেও খারাপ হয়ে গেছে? তাহলে একজন আলেম কিভাবে আরেকজনকে বলে ইহুদির দালাল? ইহুদির দালাল মানে কি? ইহুদির দালাল মানে হলো যে ইহুদিদের সাথে তার যোগাযোগ আছে, কানেকশন আছে। আচ্ছা, আমি বললাম যে ভাই আপনি ইহুদির দালাল, তার অর্থ হলো আমি জানলাম কেমনে আপনি যে ইহুদির দালাল? আমি জানলাম কিভাবে? প্রশ্ন আসে না যে আপনি যে আমাকে ইহুদির দালাল বললেন শায়খ, আপনি জানলেন কিভাবে? তাহলে জানার মাধ্যম হলো আমার সাথে ইহুদিদের সাথে আগে থেকে কানেকশন আছে, থাকার কারণে ইহুদিরা আমাকে জানাই দিছেন যে শুনো, এতদিন শুধু তুমি ছিলে আমাদের দালাল, এখন আরো কিন্তু নতুন নতুন আমাদের দালাল তৈরি হইতেছে। না হয় আমি জানলাম কিভাবে উনি যে ইহুদির দালাল? জানার একটা সোর্স থাকতে হবে না? আর যদি জানার কোনো উৎস না থাকে তাহলে তিনি ইহুদির দালাল বলার অর্থ হল তিনি ধারণা করে, সুজন, তিনি কুধারণা পোষণ করে ধারণার উপরে কথা বলছেন। ধারণার উপরে কথা বলা বড় ধরনের কবিরা গুনাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ্জন ইন্না বাদাজ্জনি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার, খবরদার, কোনোদিন কারো ব্যাপারে ধারণা করে কোনো কথা বলিও না, ধারণা থেকে নিজেকে বিরত রাখো, কারণ ইন্না বাদাজ্জনি ইসমুন, ধারণা করে গুনাহ কথা বলা গুনার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ইয়াকুম ওয়াজ্জন, ধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, ফা ইন্নাজ্জন্না আকযাবুল হাদিস, কারণ ধারণা করে কথা বলা অধিকাংশ কথাই মিথ্যা, আকযাবুল হাদিস। তাহলে হয় ইহুদির সাথে আপনার যোগাযোগ আছে এজন্য ইহুদি আপনাকে তথ্যটা দিছে, না হয় দিল কিভাবে? আগে থেকে আপনার কানেকশন, অথবা আপনার কানেকশন নাই, আপনি কু ধারণা পোষণ করে আরেকজন মুসলিমকে আপনি বলছেন ইহুদের দালাল। না হয় একজন আলেমের মুখ থেকে কিভাবে বের হয় ইহুদের দালাল? একজন আলেমের মুখ থেকে এই জাতীয় কথাগুলো বের হওয়া, এগুলো আদবের খেলাফ। এগুলো কি বেয়াদবি? না, এগুলো আদবের খেলাফ, কারণ আলেমদের সামনে বেয়াদবি শব্দ ব্যবহার করা যায় না, এই জন্য বলতে হবে আদবের খেলাফ। মিথ্যা বলা যাবে না, উনি মিথ্যা বলেছেন এই কথা বলা যাবে না, বলতে হবে কি কথাটা সত্য নহে, বলার কিছু পরিভাষা আছে। এগুলা আমাদের সালাফে সালেহিনেরা শিখাইছেন। সুবহানাল্লাহ। যারা সালাফদের ইত্তেবা করে, সালাফদের অনুসরণ করে, সালাফে সালেহিনেরা এগুলো শিখাই দিয়ে গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদের সামনে সবচেয়ে বড় উজ্জ্বল দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন মুহাদ্দিস, কোন হাদিস বর্ণনাকারীকে সরাসরি দেখছেন মিথ্যাবাদী, কিন্তু উনি মিথ্যাবাদী বলেন নাই। একজন আলেমকে উনি হাদিসের কোন জায়গায় মিথ্যাবাদী বলেন নাই। তিনি সর্বোচ্চ এতটুকু বলতেন যে এই রাবির ব্যাপারে, এই বর্ণনাকারীর ব্যাপারে কিছু কথা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যদি বলেন কথা আছে, বুঝতে হবে এটা মিথ্যাবাদী। কিন্তু মিথ্যাবাদী এই কথা জীবনে কোনোদিন তিনি মুখ থেকে উচ্চারণ করেন নাই। আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম বিক্রি করে করে আজকে আমরা চলি, নাম বিক্রি করে খাই, কিন্তু আবু হানিফা রহমাহুল্লাহর আখলাকের সাথে আমাদের আখলাকের আকাশ পাতাল ব্যবধান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে একদিন এক ব্যক্তি এসে গালি দিল, ইয়া আবা হানিফা জিন্দিক, হে জিন্দিক আবু হানিফা। জিন্দিক বলছেন, জিন্দিক মানে কি? হ্যাঁ, জিন্দিক নাম শুনছেন? জিন্দিক মানে নাস্তিক, যে আল্লাহরেও মানে না। এইরকম গালিটা কাকে গালি দিছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গালি দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উত্তরটা শুনেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, গাফারাল্লাহু লাকা হুয়া ইয়ালামু আন্নি লাস্তু মিনহু। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিক, যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি নাস্তিক নই। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা দেখছেন! আল্লাহু আকবার, আল্লাহর জমিনে এত সুন্দর কথা হয়? একজন আসি গালি দিতেছে, আপনি জিন্দিক, আর আবু হানিফা রহমতুল্লাহ কি বলতেছেন? গাফার আল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দিক। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দিক, কারণ আপনি একজন মুসলিমকে জিন্দিক বলছেন, কত বড় গুনার কাজ করছেন, আল্লাহ মাফ করে দিক। কে মাফ করবেন? যেই আল্লাহ জানেন অন্তরের খবর যে আমি আবু হানিফা জিন্দিক নই। সুবহানাল্লাহ, কারণ তুমি যে কথাটা বলছো ধারণা করে কথা বলছ। এটা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আখলাক। আজকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারীর দাবিদার হয়ে অন্যদেরকে যেই ভাষায় ধারণা পোষণ করে গালিগালাজ করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি আজকে বেঁচে থাকতেন, দেখতেন এদেরকে এমন পিটানি পিটাইতেন যে আবু হানিফার নাম বিক্রি করে তোমরা ইসলামকে ধ্বংস করতেছ। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, এক মুসলিম আরেক মুসলিমকে গালি দেওয়া ফাসেক, এক আলেম এক আলেমকে গালি দেওয়া তো দূরের কথা, এক মুসলিম এক মুসলিমকেও গালি দিতে পারে না। ওয়াকাতালুহু কুফরুন। এজন্য আমরা কোন ওয়াজ মাহফিলে আজ পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম যত জায়গায় কথা বলেন, কোন মুসলিমকে কোন আলেমকে গালি দিয়ে আমরা কেউ কোনো কথা বলি না। আমাদেরকে যতই গালি দিক, গালি দিলে আমরা হাসি, আমরা মনে করি গালি দেওয়ার অর্থ হলো আমাদের কথাগুলো সমাজে কাজ হইতেছে, কাজ না হইলে কেউ গালিও দিত না, কথাও বলত না। বোঝা যাচ্ছে গালি দেওয়ার অর্থ হলো যে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত সমাজের সর্বস্তরে ভাইদের কাছে বন্ধুদের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ সুবহান তাআলা তাদেরকে মাফ করে দিক, আল্লাহ সুবহান তাআলা তাদেরকে সঠিক দিন কোরআন এবং সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। এজন্য আমি আজও আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমরা এই মাহফিলে কোন ভাইকে কোন বোনকে কোন আলেম ওলামাকে কোন ইসলামী দলকে কোন ইসলামী ব্যক্তিত্বকে আমরা কোন প্রকার গালিগালাজ মন্দ খারাপ কোনো কথা বলবো না। আমাদের দাওয়াত হলো কিসের পক্ষে? তাওহীদ এবং সুন্নতের পক্ষে। আমাদের দাওয়াত হলো দুইটা জিনিসের পক্ষে, তাওহীদের পক্ষে সুন্নতের পক্ষে। আমাদের দাওয়াত বিরোধিতা করি, আমরা দেখতে পারি না, অপছন্দ করি দুইটা জিনিসকে, একটার নাম শিরক আরেকটার নাম বেদাত। যেখানে শিরক আছে আমরা নাই, যেখানে বেদাত আছে আমরা নাই, যেখানে তাওহীদ আছে আমরা আছি, যেখানে সুন্নত আছে আমরা আছি। তাহলে আমরা কোনো আলেম ওলামার বিরুদ্ধে না, আমরা কোনো ইসলামী দল ফেরকা কারো বিরুদ্ধে না, আমরা বিরুদ্ধে শিরক এবং বেদাতের। এই কথায় আমি পরে আসতেছি। দ্বিতীয় কথা যেটা এই হাদিসের দ্বিতীয় অংশ, ওয়াকাতালুহু কুফরুন, এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করা, লড়াই করা, এটা হলো কুফরি, এটা হলো কুফরি। আমরা আজকে বাংলাদেশে কি দেখতে পাই, এক মুসলিম আরেক মুসলিমের জন্য বিশাল বিশাল লাঠি নিয়ে কিভাবে এক মুসলিম আরেক মুসলিমকে এমন ভাবে মারে, পিটাইতে পিটাইতে মারেই ফেলায়, হত্যা করে ফেলে। তাও কারা, যারা একই আকিদার, একই মানহাজের, একই দলের, একই ফেরকার, একই কিতাবের অনুসারী, একই টুপির অনুসারী, একই পাঞ্জাবির অনুসারী, একই পাগড়ির অনুসারী, একই দাড়ির অনুসারী, সব একই একই ফেলেতে খায়, সব একই ফেলেতে খাওয়ার লোক, তারাই একজন আরেকজনকে লাঠি দিয়ে পিটে হত্যা করে, আবার কানে ধরাই এক গ্রুপ আরেক গ্রুপকে বাহির করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার যে মারা যায় কয় শহীদ হয়েছে, কেমনে শহীদ হইল, কে কাকে মারল, কার সাথে জিহাদ করলো, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মুসলমান মুসলমানে মারামারি করি, আবার জিহাদ হয়, আবার শহীদও হয়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলিম আরেক মুসলিম, দুই মুসলিমে যদি লড়াই করে, যে হত্যাকারী সেও জাহান্নামী, যাকে হত্যা করা হয় সেও জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযাল কাতিল, হত্যাকারী জাহান্নামী, এটা তো আমরা বুঝলাম, কিন্তু ফামা বালাল মাকতুল, মাকতুলের কি অবস্থা, মাকতুল কেন জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হয়েছে সে জাহান্নামে যাবে কেন, সে তো শহীদ হওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো আরেকজনকে মারার জন্যই আসছে, হত সুযোগে মারতে পারে নাই, উল্টা সে মরে গেছে, কিন্তু সে সুযোগ পেলে সেও তো আরেকজনকে মারত। তাহলে মুসলিম মুসলিমে মারামারি করলে, লড়াই করলে সেটা জেহাদ হয় না, শহীদ হয় না, সেটা হয় কি, সেটা বহুত ফায়দা হয় নাকি, সেটা লক্ষ কোটি গুণ সওয়াব বাড়ি যায়। এবং আরো কোন ময়দানে, যেখানে নাকি নামাজ পড়লে হজর থেকেও বেশি, নাউজুবিল্লাহ, সেই ময়দানে, পবিত্র ময়দানে একেবারে জেহাদ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা ওনাদের সাংগঠনিক ব্যাপার, দলীয় ব্যাপার, আমরা ওই ব্যাপারে কিছু বলবো না। তবে আমাদের কাছে দুঃখ লেগেছে এই জায়গায়, যে কিভাবে এই এত জীবন সিল্লা দিয়ে, এত জীবন দাওয়াতের কাজ করে, এত জীবন মেহনত করে, এই মেহনতের ফসল কি এটা, যেই মেহনতে মুসলমানে মুসলমানে মারামারি শিখায়, মুরগির লড়াই শিখায়, ষাঁড়ের লড়াই শিখায়, সেই মেহনত তো উম্মতের কোনোদিন কল্যাণ করতে পারে না। এটা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের কাজ না, ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেই কথাটা বারবার আমাদের ভাইয়েরা বলেন, এটা তো সেই আমর বিল মারুফ নিহি আনিল মুনকারের দাওয়াতে মেহনত না, যে মেহনত একজন আরেকজনকে মারি ফেলানো শিখায়। তবে আমাদের কাছে দুঃখ লাগে, মারামারি কখন করে, আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখি, গ্রামের দিকে তাকাই, এক লোকের পাঁচ ছেলে, পাঁচও ছেলেকে লাঠিয়াল বানাইছে, এই গ্রামে যে কথা বলবো আমাদের বিরুদ্ধে সাথে সাথে পাঁচ ছেলে লাঠি লই দৌড় দিব, এই গ্রামের অন্যায় ভাবে আরেকজনের জমি দখল করে, জায়গা দখল করে, সব দখল করে, ছেলে পাঁচটা লাঠি আল, লাঠি লই, অস্ত্র লই, সামনে দাঁড়া, বাপে জমি দখল করে, জায়গা দখল করে, তার সামনে গ্রামের কোনো লোক আসতে পারে না, বিশাল প্রভাবশালী, সব জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে, আসো কে আসো, চলে আসো এখানে, বাহাস আসো, বাহাসে আসো, আমরা আসি, মানে আমাদের শক্তির সাথে আর কোনো শক্তি নেই, কারণ আমাদের ছেলে আছে পাঁচটা লাঠিয়াল, ছেলে আছে পাঁচটা অস্ত্রধারী সন্ত্রাসী, বাস কয়দিন ধরে এরকম জায়গা জমি দখল করছে, মারামারি করছে গ্রামে, কয়দিন পরে গ্রামের সবাই তাদের ভয়ে আর কোনো কথাবার্তা কয় না, চুপচাপ নিয়ে গেলেও চুপ করে থাকে, কিছু কয় না, এখন এদের যে অভ্যাস হয়ে গেছে মারামারির, এখন এবার কার সাথে মারামারি করবো, কেউ তো ওদের প্রতিপক্ষ নেই, কেউ তো ওদের সামনে মারামারি করতে আসে না, গ্রামের সবাই ভয়ে থাকে, সবাই দূরে থাকে, গালি দিলেও কিছু বলে না, এবার তখন পাঁচ ভাইয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে ওই হাতে তো চুলকার লাথা দিয়ে মারামারি করছে, লাঠালাঠি করছে, এখন তো চুলকাইতে হয়। এই জন্য আমি সব জায়গায় বলি, এক লোক নাকি মক্কাতে যায়, মক্কা মুকাররমা যায়, জুতা এখান থেকে এখানে নিতেছে, এখান থেকে এখানে নিতেছে, সবাই একজন জিজ্ঞাসা করে কিরে ভাই জুতাগুলো এমন করতেছ কেন? কয় ভাই বাংলাদেশে জুতা চুরি করতাম না, এখানে তো এসে জুতা চুরি করার সুযোগ নাই, কিন্তু আমার ওই অভ্যাস তো রয়ে গেছে, এই জন্য চুরি করতে পারতেছি না, এই জন্য একটু নড়াচড়া করতেছি। এখন ওই ছেলেগুলোর তো মারামারি শিখাইছে, কারোর সাথে মারামারির জন্য পাচ্ছে না, তো পাঁচ ভাই নিজেরা নিজেরা লাঠালাঠি করে, নিজেরা নিজেরা মারামারি করে, প্র্যাকটিস করে। আমাদের ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরাম, আজকে চিন্তা করার সময় এসেছে আমাদের সম্মানিত ওলামায়ে কেরামদেরকে, জাতের অভিভাবকদেরকে, যেই মেহনতে লাঠিয়াল বাহিনী তৈরি করতেছে, মসজিদে জোরে আমিন বললে ধরি ফেলবা, মসজিদে জোরে আমিন বললে বুকের উপরে হাত বাঁধলে মসজিদ থেকে বের করে দিবা, তাদেরকে সমাজ থেকে বের করে দিবা, এমনকি আমি নিজে স্বয়ং নিজে কানে শুনছি বলছে যে যদি মসজিদে ইমাম সাহেবদেরকে বলা হয়েছে যদি মসজিদের ভিতরে কোনো জায়গায় আমিনের আওয়াজ শুনেন নামাজ ছেড়ে দিয়ে ওরা ধরে ফেলবেন। ইমাম সাহেবদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে নামাজ ছেড়ে দিয়ে ওই মুসল্লিরে আপনি ধরে ফেলবেন, কয় আপনার নামাজের থেকে ফেতনা দূর করা বেশি জরুরি, এজন্য নামাজ বাদ দিয়ে ওই মুসল্লি যে জোরে আমিন বলছে তার ধরে ফেলতে শিখাইতেছেন। তাহলে আপনি কি শিখাইলেন? লাঠিয়াল বাহিনী তৈরি করতেছেন, মারামারি শিখাইতেছেন, হিংসা শিখাইতেছেন, মুসল্লিয়ে মুসল্লিয়ে মারামারি শিখাইতেছেন। এখন যখন ওই ভাইয়েরা মারামারি শিখে গেল, এখন ওই জোরে বলা ভাইয়েরা বুকে হাত বাঁধা ভাইয়েরা তো ভয়ে আর মসজিদের দ্বারে কাছে আসে না, এরা কিন্তু পালাই গেছে, দূরে দূরে থাকে, ভয়ে কিছু বলে না, তা এখন তার মারামারি করবো কার সাথে? এখন আর লোক পায় না, এখন তো হাতে তো চুলকায়, মারামারি তো করতে হবে, মারামারি তো শিখছে, প্র্যাকটিস করছে, এখন আবার নিজেরা নিজেরা লাঠালাঠি করে, এটা হলো ওই চুলকানির একটু প্র্যাকটিস করতেছে। ওই দিন আমাকে একজন ভাই মৌলভী বাজারে জিজ্ঞাসা করছে যে প্রশ্ন দিছে যে মাওলানা সাদ সাহেবদের বিরুদ্ধে যেসব অভিযোগ এ ব্যাপারে আপনি কি বলেন? আমি বললাম সাদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ এটা তাদের সাংগঠনিক ব্যাপার, কি অভিযোগ তো অভিযোগ সেগুলো ভিন্ন বিষয়, আমরা কারো সাংগঠনিক ব্যাপারে কোনো কথাবার্তা বলি না। তবে উনি কি বলছে না বলছে এটা ভিন্ন বিষয়, কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ এতদিন তো আমরা শুনি নাই, কথাগুলো তো আজকে হঠাৎ করে উনি একদিন বলে নাই, যে সব কথাগুলো উনি একদিনে বলে ফেলছে এই জন্য সবাই প্রতিবাদ শুরু করছে, বিষয়টা তো এরকম না। তো এতদিন পর্যন্ত উনি এরকম একজন মোরতাদ মানুষ, তারা এখন বই লিখছেন যে মোরতাদ, তাদের দলের আমির দীর্ঘদিন ধরে তাঁরা মারাতে কাজ করে আসতেছে, লক্ষ লক্ষ মানুষ, তিনি আমির, আমির, আমিরকে মোরতাদ বলতেছে, নাস্তিক বলতেছে, কত ভাষা তাকে এখন দেওয়া হয়েছে উপাধি, বই লেখা হয়েছে বড় বড়। আচ্ছা, তো উনি যে এতদিন পর্যন্ত এগুলো করে আসতেছেন, এতদিন পর্যন্ত তারা ওলামায়ে কেরাম চুপ ছিলেন কেন? তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ আমরা শুনি নাই। আচ্ছা ঠিক আছে, অভিযোগ শুনি নাই, এখন অভিযোগ আসছে, কিন্তু যেই ভাইয়েরা সম্মানিত ওলামায়ে কেরাম এখন অভিযোগ করতেছেন, এর কিছুদিন আগে তাদেরকে এরকম আরো অন্যান্য অভিযোগ করতেও আমরা শুনছি, যে অভিযোগগুলোর অধিকাংশই মিথ্যা। এর কিছুদিন আগে ওয়াজ মাহফিলের বিষয়বস্তু ছিল একটা, ডাক্তার জাকির নায়েক আহলে হাদিস লা মাযহাবি, এটা ছাড়া বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল জুমার খুতবা আলোচনা হইতো না, এটাই একমাত্র সাবজেক্ট ওয়াজের, সব জায়গায় ওয়াজের ময়দানে ওয়াজ মানি এটা বিষয়বস্তু, সেখানে যে কথাগুলো বলা হইতো তার অধিকাংশই মিথ্যা কথা, ধারণা করে করে বিভিন্ন রকমের কথাবার্তা যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাহলে বোঝা যায় যে ওনাদের অভ্যাস আমাদের সম্মানিত ভাইদের, যে যাকে পছন্দ হয় না তার বিরুদ্ধে মিথ্যা বলা, তার বিরুদ্ধে ধারণা করে কথা বলাকে তারা জায়েজ বানায় ফেলছেন। এখন ওই সাত সাতকে হয়তো কোনো কারণে পছন্দ হচ্ছে না, এজন্য তার নামে শত শত অভিযোগ। তো অভিযোগ থাক, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই যে কাউকে পছন্দ হয় না বলে তার নামে বানাই বানাই মিথ্যা কথা বলা, আমি কাদিয়ানি পছন্দ করি না বা অন্য কোনো মতবাদ আমি পছন্দ করি না, কিন্তু তার নামে তো আমি বানাই বানাই মিথ্যা কথা বলার অধিকার আমার নাই, কারণ আমার প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নাই, পরিপূর্ণ জ্ঞান নাই, সেই বিষয়ে তুমি কোনো কথা বলিও না, কোনো অবস্থান নিও না। কারণ ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, কারণ তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয়, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। মুখ দিয়ে কথা আসলো বলে ফেললাম কারো ব্যাপারে, এই কথাটার আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আমার ভাইয়েরা আসুন, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে গালাগালি, মারামারি, ঝগড়াঝাটি, হিংসা, বিদ্বেষ এগুলো বন্ধ করি, বন্ধ করে আমরা মুসলিমে মুসলিমে ভাই ভাই হয়ে যাই। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতে 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, দুনিয়ার সমস্ত মুমিনেরা একজন আরেকজনের কি নাকি শালার পুত, একজন আরেকজনের ভাই, ইখওয়া। আল্লাহ বলছেন ইখওয়া, আরেক মুমিন আরেক মুমিনের কয় বিভিন্ন রকমের গালি গালাজ করে, এক মুমিন আরেক মুমিনের ভাই। আল্লাহ পাক এই ভ্রাতৃত্বের বন্ধন করে দিছেন, তাহলে এই ভ্রাতৃত্বের বন্ধন ছেড়ে মারামারি, গালাগালি, ফাসেকি এগুলো করা যাবে না। এটা থেকে আমরা যতদিন ফিরে না আসব ততদিন আল্লাহর রহমত আসবে না। কারণ ওই আয়াতে আল্লাহ পাক সূরা আল হুজুরাতে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আয়াতে কারীমের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের মধ্যে যদি ভ্রাতৃত্বের বন্ধন কায়েম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহম করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত তখন আসবে যখন আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই আলহেরা মডেল মাদ্রাসায় খিরাইকান্দিতে কত বড় আল্লাহর নিয়ামত, এই নিয়ামত যদি আমার খিরাইকান্দির ভাই বোনেরা বুঝত, আজকে আমাদের এই ওয়াজ মাহফিলে জায়গা হইতো না। কিন্তু আমার ভাইদের অত্যন্ত দুঃখের বিষয়, বুঝতে পারে নাই, ভাইদের দোষ নাই, ভাইদেরকে কেউ উল্টা বুঝাইছে, ভাইদেরকে কেউ বিভিন্ন রকম বুঝাইছে, বুঝতে পারেন নাই। কারণ এই আলহেরা মডেল মাদ্রাসায় যেই ছেলে মেয়ে গুলাকে তৈরি করা হবে কোরআন সুন্নার আলোকে, এই ছেলে মেয়ে গুলা যে নূর দিবে, নূরের ফোকাস বের হবে, এই ফোকাসে কি ওই চট্টগ্রামের মানুষ আলোকিত হবে না এখানকার মানুষ আলোকিত হবে, এখানকার মানুষ আলোকিত হবে। কারণ এই আলহেরা মডেল মাদ্রাসায় কি এখানে নাটক, উপন্যাস, সিনেমা এগুলো পড়ানো হবে নাকি কোরআন সুন্নাহ আকায়েদ ফিক এগুলো পড়ানো হবে? তো কোরআনে কারিম শিখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ে, আকীদা বিশুদ্ধ করে, ফিকহ বিশুদ্ধ করে, এখান থেকে যেই ছাত্র বের হবে এরা জাতিকে কি দিবে? জাতিকে সন্ত্রাস উপহার দিবে নাকি? এই গ্রামে সন্ত্রাসী বাড়ি দেব, এই মাদ্রাসায় ছাত্র বাড়া মানে এই খিরাইকান্দিতে সন্ত্রাসী জ্বালা কেউ থাকতে পারবে না নাকি? আল্লাহ আকবার, এই খিরাইকান্দির সন্ত্রাস বন্ধ করবে আল্হেরা মডেল মাদ্রাসা। কারণ এই মাদ্রাসার যারা বের হবে সন্ত্রাসী তো হবে না, হবে না, বরং সন্ত্রাসীদের প্রতিহত করবে, নির্মূল করবে এরা সমাজ থেকে। কারণ এদের ভিতরে তাকওয়ার শিক্ষা, খাশিয়াতুল্লাহর শিক্ষা, আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকাই দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে সন্ত্রাস যদি বন্ধ হয় কিরাই কান্দির লাভ না ক্ষতি? না, মনে হয় সন্ত্রাস বন্ধ হয়ে গেলে ক্ষতি, কি বলেন? আচ্ছা, কিরাই কান্দিতে যদি ছুরি ডাকাতি বন্ধ হয়ে যায় সুরে কিরাই কান্দির লোকের লাভ না ক্ষতি? আল্লাহু আকবার। কিরাই কান্দির মানুষের মাইয়াদের জন্য যদি দোয়া করার লোক বেড়ে যায় লাভ না ক্ষতি? তাহলে এই আলহারা মডেল মাদ্রাসায় যে ছাত্ররা শিক্ষকেরা থাকবে তারা কি এদের মা বাবার জন্য এলাকার মুরব্বীদের জন্য দোয়া করবে না? করবে না? আল্লাহু আকবার। খিরাই কান্দির বাসীর কত বড় আল্লাহর নিয়ামত। এই মাদ্রাসার মধ্যে সকাল বিকাল সারাদিন কোরআনে কারিম তালাওয়াত হয়, আর কোরআনে কারিম যেখানে তালাওয়াত হয়, কোরআনে কারিমের যেখানে দার্স হয়, সেখানে কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহু আকবার, ওয়া হাফফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, যেখানে কোরআনে কারিমের দার্স হয়, কোরআনে কারিমের শিক্ষা হয়, কোরআনে কারিমের তালিম দেওয়া হয়, ওই জায়গার ভিতরে নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গার মধ্যে ওই এলাকার উপরে ওই গ্রামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ, সাকিনা নাজিল হয়। সাকিনা মানে প্রশান্তি। আজকে সারা দুনিয়া শান্তি খোঁজে, শান্তি খোঁজে, শান্তি পায় না, অন্তরে অশান্তি আর অশান্তি। কিন্তু কোরআনের স্টাডি, কোরআনের তালিম যেখানে আছে সেখানে আল্লাহ পাক শান্তি নাজিল করেন, প্রশান্তি সাকিনা নাজিল হয়। ওয়াগাশিয়াত হুমুর রহমা, সেখানে রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছন্ন করে দেন। তাহলে এই রহমত যদি আসে, মনে হয় এখান দিয়ে না এসে এটা ওই আমাদের ঢাকার দিকে চলে যাবে রহমতটা, নাকি খিরাইকান্দি এরিয়াটা মনে হয় বাদ দেওয়া হবে, কি বলেন? এখানেই আল্লাহর রহমত প্রথমে নাজিল হবে, তারপরে আমরা পাবো বাইরে অনেক দূরে। আগে পাবে কারা? খিরাইকান্দির ভাই বোনেরা আগে পাবে আল্লাহর রহমত। এখানে কোরআন তালাওয়াত হয়, এখানে কোরআনের শিক্ষা হয়, কোরআনের দার্স হয়, কোরআনের তালিম হয়। সুবহানাল্লাহ, এত বড় আল্লাহর নিয়ামত। এখানে যে ছেলেগুলো আসে, যে মেয়েগুলো ভর্তি হয়, এগুলোর মুখ দিয়ে গান বাজনা বাহির হয় না। এগুলোর মুখ দিয়ে কি বাহির হয় আমরা একটু আগে শুনছি না? আল্লাহু আকবার। ফরজ নামাজের পরে জিকির, অনেক মুরব্বী 80 বছর হয়ে গেছে, জিজ্ঞাসা করলে একটা জিকির বলতে পারবে না। এই খিরাই কান্দি মাদ্রাসার, আলহেরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখেন কি সুন্দর করে কতগুলো জিকির শেখানো হয়েছে। এতগুলো জিকির এখানে যারা আছেন অনেক ভাই পারেন না, একজন দুজন ছাড়া আর কেউ পারেন না, আলেমেরও পারে না। 90 ভাগ আলেমকে আপনি জিজ্ঞাসা করে দেখেন এই জিকির এগুলো পারে না। আমরা কামাল পাস করিও জিকির এগুলো পারিনি, শুনি অনেক ফরজ নামাজের পরে যে জিকির এগুলো আছে, অথচ সহিহ আল বুখারিও পড়ছি, মুসলিমও পড়ছি, সব পড়ছি। কারণ কি? যখন হাদিসের মধ্যে এগুলো পড়ছি, বাবুল আসকার, বাবু জিক্রে বাদা সলাতেল মাফরুদা, ফরজ সলাতের পরে জিকিরের অধ্যায় আছে, তখন বুঝছি কি ফরজ নামাজের পরে রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এটাই মনে হয় ফরজ সলাতের পরে জিকির। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন কি, বুঝলাম কি? তাহলে এই খিরাইকান্দি আলহেরা মডেল মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছোট শিশুকে শেখাচ্ছে ফরজ নামাজের পরে এই জিকির গুলো করতে হয়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় শেখানো হয় আব্বা আম্মার জন্য কিভাবে দোয়া করতে হয়। আব্বা আম্মার জন্য অনেকে দোয়া করতেই জানে না, মনে করি দোয়া নিজে করা লাগে না, দোয়া মনে হয় ভাড়া করা পাওয়া যায়। আমাদের দেশের দোয়া নিজে করে না, দোয়া কি করে? ভাড়া করে। দোয়া ভাড়ায় পাওয়া যায়, দোয়া ভাড়ায় বিক্রি হয়। এই জন্য দেখবেন অনেক ভাই নিজের মা বাবার জন্য নিজে দোয়া করে না, ভাড়া করে দোয়া করায়। কবরস্থানে হুজুর পাঠায় দিছে, হে যায় না। যার মা বাবা হে কবরস্থানে যায় নাই, হে একদল পাঠায় দিছে। ঘরের ভিতরে দোয়া করতেছে মা বাবার জন্য, হে আসি শরীক হয় না। হুজুরেরা দোয়া করতেছে, মানে সব ভাড়ার উপরে চলতেছে, দোয়া ভাড়ায় বিক্রি হয়। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার যেগুলো বের হবে এগুলা দোয়া ভাড়ায় বিক্রি করবেও না, ভাড়া নিবেও না ইনশাআল্লাহ। কারণ দোয়া ভাড়ায় বিক্রি হয় না, যিনি দোয়া ভাড়া করেন ভাড়া কারিও কিছু পাবে না, যাদেরকে ভাড়া করছেন তারাও কিছু পাবে না। কেন পাবে না? এতক্ষণ পর্যন্ত সারাদিন মেহনত করলো, সব মেহনত কি ব্যথা? বৃথা যাবে সব? সব মেহনত বৃথা। কারণ হলো কি, যিনি দোয়া বাড়াই গেছেন ওই বাড়িতে গিয়ে সারাদিন কোরআনে কারিম তেলাওয়াত করেছেন, এবাদতের সওয়াব পাওয়ার প্রথমে নিয়ত সহি হতে হবে। নিয়ত যদি সহি না হয় ওই এবাদতের ওই আমলের কোনো সওয়াব পাওয়া যায় না। বুখারী শরীফের প্রথম হাদিস কি? আল্লাহ আকবার, সব মুহাদ্দিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। যিনি ওখানে কোরআনে কারীম তেলাওয়াত করেছেন উনি সারাদিন তেলাওয়াত করেছেন ভাড়া দেওয়ার নিয়তে, ওনার নিয়ত হল এখানে কোরআন তেলাওয়াত করবেন, 500 টাকা পাবেন, 1000 টাকা পাবেন, এই ভাড়ার নিয়তে কোরআন তেলাওয়াত করছেন। উনি যদি সওয়াবের নিয়তে কোরআন তেলাওয়াত হইতো নিজের ঘরে বসে নিজের বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করতেন সওয়াবের উদ্দেশ্যে, ওখানে গিয়ে ওই বাড়িতে কোরআন তেলাওয়াত করার পিছনে তার সওয়াবের উদ্দেশ্য ছিল না, এই উদ্দেশ্য এই নিয়াত বিশুদ্ধ না হওয়ার কারণে তিনি সারাদিন কোরআনে কারিম তেলাওয়াত করেও কোনো সওয়াব পাবেন না। আবার যিনি তেলাওয়াত করাইছেন টাকা দিছেন, এবাদত শারীরিক এবাদত কোনোদিন একজনেরটা আরেকজনকে দেওয়া যায় না, আর্থিক এবাদত একজনেরটা আরেকজনকে দেওয়া যায়, শারীরিক এবাদত একজনেরটা আরেকজনকে দেওয়া যায় না। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ শারীরিক এবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ কি এবাদত? শারীরিক এবাদত। এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি নিজেরটা পড়বেন আরেকজনেরটাও পড়ে দিবেন, এরকম বাড়ায় খাটা যায় না। যদি বাবা বলে আব্বারে আজকে আমার শরীরটা খুব খারাপ, বাবা তুমি মসজিদে গেলে ফজরের নামাজের সাথে আমারটাও একটু পড়ে দিও, আমি উঠতে পারবো না। জোহরের নামাজে গেলে জোহরের নামাজের সাথে আমারটাও একটু পড়ে দিও, আসরের নামাজে আমারটাও একটু পড়ে দিও, মাগরিবেও একটু পড়ে দিও, এশায়ও একটু পড়ে দিও, ডাবল নামাজ পড়িও, প্রথমে তোমারটা পড়িও, প্রথমটা বলিও নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, না প্রথমটা বলিও এসনা সালাসা আরবা খামসা সিত্তা, প্রথমটা এইভাবে বলিও, এরপরেরটা নিয়োগ করার সময় বলবা নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা মিন আবি, আমার বাবার পক্ষ থেকে আদায় করতেছি। নামাজ হইব অসুবিধা কি? নামাজ না পড়ে দিছে। অথবা একজন ধনী মানুষ গ্রামের বলল যে আমার অনেক টাকা আছে, মসজিদের ইমাম সাহেবকে দায়িত্ব দিল, ইমাম সাহেব আপনি প্রতিদিন জোহরের সময় আমার নামাজটাও পড়ে দিবেন, আসরে আমারটাও পড়ে দিবেন, মাগরিবে আমারটাও পড়ে দিবেন, এশায় আমারটাও পড়ে দিবেন, ইমাম সাহেবকে মাসে 10,000 টাকা দিবে, ওনার নামাজগুলো আদায় হবে কিনা? হবে। কেন হবে না? এটা শারীরিক এবাদত, শারীরিক এবাদত একজনেরটা আরেকজনকে দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। তো কোরআনে কারিম তেলাওয়াত এটা শারীরিক এবাদত না আর্থিক এবাদত? তো এটা কেমনে আপনি ওনারে টাকার বদলে দিয়ে দিলেন, ওনার মা বাবারে কেমনে বকসাই দিলেন, কেমনে বকসাইলেন? এটাও তো শারীরিক এবাদত। এটা যদি সওয়াব পান তো যিনি তেলাওয়াত করছেন উনি পাবেন, আরেকজন কেমনে পাইল? শারীরিক এবাদত একজনেরটা আরেকজনকে দেওয়া যায় না। এই জন্য আমার ভাইরা আমি যে কথাটা বলতেছিলাম, এই আলহেরা মডেল মাদ্রাসার যে স্টুডেন্টরা বের হবেন ইনশাআল্লাহ, এই স্টুডেন্ট কোরআন ভাড়াও দিবে না, কোরআন ভাড়ায় খাটবেও না, এরা হবে ইনশাআল্লাহ তাওহিদি ইমানের দাঈ ইলাল্লাহ, এরা হবে সুন্নতের দাঈ ইলাল্লাহ। এবং এই বাংলাদেশ থেকে শেরেক মুক্ত এবং বেদাত মুক্ত করে বাংলাদেশকে গড়ে তোলার ব্যাপারে এরা হবে অগ্রসৈনিক ইনশাআল্লাহ। এজন্য এটা কি, এই খিরাইকান্দির জন্য কত বড় নেয়ামত! কত গ্রামের মানুষ, কত এলাকার মানুষ, কত এলাকার ভাইয়েরা আফসোস করে, হায়রে আমার এলাকায় একটা সহি আকিদার মাদ্রাসা নাই, আমার এলাকার মাদ্রাসায় তাওহীদ শেখানো হয় না, আমার এলাকার মাদ্রাসায় সুন্নত শেখানো হয় না, আমার এলাকার মাদ্রাসায় বেদাতে বরফুর বরফুর বরফুর, একটা সহি আকিদার মাদ্রাসা খুঁজে পায় না। কত এলাকা খবর নিয়ে দেখেন পুরা বাংলাদেশে হাজার হাজার ভাই বোন আফসোস করতেছে, আমাদের কাছে প্রতিদিন মোবাইলে টেলিফোনে ফোন আসে, শায়খ আমার জেলায় একটা সহি আকিদার মাদ্রাসা নাই, আমাকে একটু সন্ধান দেন বাংলাদেশের কোন জায়গায় সহি আকিদার মাদ্রাসা আছে, আমার ছেলেকে আমার মেয়েকে সহি আকিদার মাদ্রাসায় পড়াই, তাওহীদ তাওহীদি ঈমান সুন্নতি আমল আমার ছেলে মেয়েকে শিখাইতে চাই। সুবহানাল্লাহ। আর সেখানে এই গ্রামের কত আল্লাহর বড় নিয়ামত যে এই গ্রামের মধ্যে পাই গেছে সহি আকিদার মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা এই নিয়ামতের শোকর আদায় করেন, এই নিয়ামতের শোকর আদায় করেন, না হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আপনাদেরকে দিয়েছেন। আমরা এই বাংলাদেশে আসার জন্য কি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছি নাকি? কে কে দরখাস্ত করছেন যে বাংলাদেশে আসবেন? হ্যাঁ, দরখাস্ত করছিলেন? কেউ দরখাস্ত করছেন কুমিল্লা জেলায় আসতে চান? করছেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দিতেন কে কোন দেশে যেতে চাও অ্যাপ্লিকেশন দিয়ে দাও, তাহলে মনে হয় এই দেশে আসার মতো ভাই বোন পাওয়া যাইতো কিনা সন্দেহ আছে। সব লিস্ট সব তালিকা চলে যেত আমেরিকা, সব তালিকা চলে যেত ইউরোপে, সব চলে যেত উন্নত দেশগুলোতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে নিজে সিলেকশন করে নিজেই দেশে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশের জন্য মনোনীত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমাদের প্রথম দায়িত্ব হলো এই বাংলার জমিন থেকে শিরক উচ্ছেদ করা, বাংলার জমিন থেকে বেদাত উচ্ছেদ করা, বাংলার জমিনে তাওহীদ সুন্নতের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য এই খিরেকান্দির বাইরেও অ্যাপ্লিকেশন করে মাদ্রাসা আনা লাগে নাই, আল্লাহ কবুল করছেন বলে মাদ্রাসা চলে আসছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিরাট নিয়ামত। এই জন্য আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, যতজন আপনাদেরকে বিভিন্ন রকমের বিভিন্ন ধারণা দেয়, এগুলো সব কুধারণা কুধারণা কুধারণা, আপনাদেরকে মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বিভ্রান্ত ধারণা দেয়। প্রথম যেই ধারণাটা দেয় আমাদের অভিজ্ঞতার আলোকে বলতেছি, প্রথম ধারণা হলো শুনেন এটা লা মাযহাবি মাদ্রাসা। কি মাদ্রাসা? এটা শুনছেন? অনেকে শুনে নাই মনে হয়, শুনছেন? কয়টা আহলে হাদিস লা মাযহাবিদের মাদ্রাসা। আল্লাহর জমিনে সমগ্র দুনিয়াতে সমগ্র পৃথিবীতে লা মাযহাবি নামে কোনো মুসলমান নাই, আছেন? আপনারা কি লা মাযহাবি? লা মাযহাবি বলতে আমার ভাইয়েরা যেটা বোঝাইতে চান যে এরা কোনো ফিকহি মাযহাব অনুসরণ করে না, এই কথা সম্পূর্ণরূপে মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আমরা মাযহাব অনুসরণ করি, ফিকহি মাযহাব অনুসরণ করি, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুসরণ করি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব স্বীকার করি, আমল করি, অনুসরণ করি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাব অনুসরণ করি, ইমাম সুফিয়ান সাউরির মাযহাব অনুসরণ করি, আমরা ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহর মাযহাব অনুসরণ করি, আমরা কোন ইমামের মাযহাবের বিরোধী না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইমামেরা যদি এক মাসালায় চার পাঁচটা মতামত দেয়ালাগুলোর ব্যাপারে যেই মতটি কোরআন এবং সুন্নার অনুকূলে, আমরা সেই মাসআলাটা সেই মতটাই অনুসরণ করি, আমরা উলামায়ে মদিনার মাযহাব অনুসরণ করি, আমরা মদিনার এলেম মদিনার ইমান মদিনার আমল অনুসরণ করি। এই খিরাইকান্দি আল্লাহরা মডেল মাদ্রাসা, ওলামাই মদিনার মানহাজে গড়ে ওঠা মাদ্রাসা, এটা ওলামাই মদিনার মানহাজে, ওলামাই মদিনার মাজহাবে গড়ে ওঠা মাদ্রাসা। ওলামাই মদিনার মাজহাব, ওলামাই মদিনার মানহাজ জানার চেষ্টা করুন আমার ভাইয়েরা। আমাদের সামনে যে যুগ, এটা ফেতনার যুগ, ফেতনার যুগ, ফেতনার যুগ, চতুর্দিক থেকে ফেতনা আর ফেতনা, ফেতনা। সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের, সন্ধ্যা বেলায় মুমিন, সকাল বেলায় কাফের। এই ফেতনার যুগে ফেতনা থেকে বাঁচার জন্য কিছু উপায় আছে, ফেতনা থেকে বাঁচতে হলে কিছু জিনিস উপায় আছে, আছে না? মধু চেনেন তো? মধু আপনারা মধু খান, এই এলাকা মধু পাওয়া যায়। এটা কয় নম্বরে মধু? দশ নম্বরে মধু। আপনারা যেগুলো খান এগুলো এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর না, কয় নম্বরে? দশ নম্বরে মধু। আচ্ছা, আপনি চান এক নম্বরে খাঁটি মধু খাইবেন? আল্লাহর জমিনে বাংলাদেশে কোনো জায়গায় পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে, যাবে। তাহলে আপনি যদি খাঁটি মধু খাইতে চান, কিনতে চান, আনতে চান, কোথায় যাওয়া লাগবে? জি, সুন্দরবন গেলে পাইবেন। সুন্দরবনে পাইবেন না? তাহলে সুন্দরবনে গিয়ে সরাসরি আপনি ওই মৌমাছির চাক থেকে আপনি কেটে নিয়ে আসেন খাঁটি মধু, অরিজিনাল মধু, মূল মধু আপনি পাইবেন, পাবেন না? কুমিল্লার একটা মিষ্টি আছে খুব নাম করা, রসমলাই আছে। কি রসমলাই? হ্যাঁ, মাতৃভাণ্ডার। আমার থেকে আপনারা বেশি জানেন। মাতৃভাণ্ডার কয়টা এখন? মাতৃভাণ্ডার আর মাতৃভাণ্ডার, অলিতে গলিতে, রাস্তায় পাড়ায় মহল্লায় খালি মাতৃভাণ্ডার। অরিজিনাল মাতৃভাণ্ডার খুঁজলে পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে। তাহলে বোঝা যায় সারা দুনিয়াতে যত ভেজাল, যত রকমের কৃত্রিম তৈরি হোক না কেন, অরিজিনাল জিনিস এক জায়গা না এক জায়গায় আছে। জাপানি জিনিস কত রকমের মডেল বানায় বানায়, নকল বানায় বানায় বিক্রি করে, কিন্তু অরিজিনাল জাপানিও আছে, আছে না? সারা দুনিয়াতে ইমানের বিকৃতি, ইমান বিভিন্ন রকমের, শেরেক মিশ্রিত ইমান, কুপর মিশ্রিত ইমান, নেফাক মিশ্রিত ইমান, শাক মিশ্রিত ইমান, জাইক মিশ্রিত ইমান, বিভিন্ন রকমের বেজাল আর বেজাল। এক নম্বর ইমান থেকে দুই নম্বর ইমান, তিন নম্বর ইমান, চার নম্বর ইমান, পাঁচ নম্বর ইমান, ছয় নম্বর ইমান, সাত নম্বর ইমান, আট নম্বর, নয় নম্বর, দশ নম্বর ইমান পর্যন্ত হয়ে গেছে, হয়েছে নি? স্বীকার করে না? আমরা যে ইমানটা বাংলাদেশে পাইছি সরাসরি রাজধানী থেকে পাই নাই, সরাসরি রাজধানী থেকে পাই নাই, কোথা থেকে পাইছি? এটা অনেক দূর ঘুরে ঘুরে সেই শিয়াদের মাধ্যম হয়ে ইরাক, ইরান বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে আমরা পাইছি। এই পাইতে পাইতে এক নম্বর নির্বেজাল মদিনার যে ইমান ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যে বিশুদ্ধ ঈমান ছিল, সেই ঈমানটা মিশ্রিত হইতে হইতে হইতে হইতে সাত নম্বর, আট নম্বর, নয় নম্বর, দশ নম্বরে যাই আমরা পাইছি, কি বলেন? এখন যদি সঠিকটা খোঁজেন, এক নম্বরটা পাইতে চান, কারণ এক নম্বরটা না হইলে আখেরাতের জগতে, কবরের জগতে, হাসরের জগতে চলে না। দুই নম্বর নিয়ে গেলেই বেজাল, পাঁচশো টাকার নোট নিয়ে গেলেই ধরে ফেলে, কবরে যাওয়ার সাথে সাথে ধরে ফেলবো, এটাকে আসলে ইমান না বেজাল ইমান, ধরে ফেলবে না? কি বলেন? কবরে রেখে আসার সাথে সাথে পরীক্ষা শুরু। কি পরীক্ষা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই পরীক্ষার মাধ্যমে আপনার ইমান পরীক্ষা, ইমান যাচাই হয়ে যাবে, আসল ইমান না বেজাল ইমান, সাথে সাথে ধরে ফেলবে, ধরে ফেলবে না? তো বলে এই তিনটা প্রশ্ন, ছোট্ট ছোট্ট তিনটা দিয়ে পরীক্ষা করলে কেমনে ধরবে? চল্লিশ কেজির ভাত রান্না করা শুরু করছেন, চাউল কয় কেজি? চল্লিশ কেজি চাউল হয়েছে কিনা, ভাত হয়েছে কিনা পরীক্ষা করবেন, কয়টা? একটা দুইটা টিপ দিলেই বোঝা যাবে চল্লিশ কেজির অবস্থা কি। ওই কবরের মধ্যে ছোট ছোট তিনটা প্রশ্ন এক মিনিটে উত্তর হয়ে যায় আমার ভাইরা এবং বোনেরা। ওইটা টিপ দিলে সাথে সাথে আপনার পুরা সত্তর আশি বছরের জিন্দগি বাইরে যাবে, সুবহানাল্লাহ। বেশি প্রশ্ন দরকার নাই, অল্পতে বের হয়ে যাবে। তাহলে কবরে যাওয়ার সাথে সাথে আপনার ইমানটা এক নম্বর ইমান না দশ নম্বর ইমান সাথে সাথে বের হয়ে যাবে। তাহলে কবরে যাইতে হবে কি নিয়ে? ইমান নিয়ে যাইতে হবে। আমরা সবসময় জানাজার মধ্যে দোয়া করি, জানাজার দোয়া পড়ি না, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া করি না? এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবা, ফা আহইহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে বাঁচায় রাখিও, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। যখন আমাদেরকে মৃত্যু দিবা, দুনিয়া থেকে বিদায় নিব, তখন আমাদেরকে ইমানের সাথে মৃত্যুটা দিও। দোয়া করেন না? মুরব্বীদেরকে জিজ্ঞাসা করিয়েন, বলে চাচা কি দোয়া করতাম আপনার জন্য, কি দোয়া করলে আপনি খুশি? চাচা কইব বাতিজারে, ও বাবা কোন দোয়ার দরকার নাই, একটা দোয়া করিও বাবা, ইমানটা লই যাতে কবরে যাইতে পারি। কয় না চাচারা? ইমানটা লই যাতে কবরে যাইতে পারি। এখন আপনি ইমান লই কবরে যাবেন আলহামদুলিল্লাহ, এই ইমানটা যদি ভেজাল ইমান, দুই নম্বর ইমান, নকল ইমান লই কবরে যান, তাহলে কি বাঁচতে পারবেন? তাহলে ইমানটা বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যাইতে হবে। এখন বিশুদ্ধ ইমান পাইবেন কই? খাঁটি ইমান, খাঁটি মধু সংগ্রহের জন্য, যেমন আপনি সুন্দরবনে গেলে পান, আপনার কুমিল্লার মাতৃবান্দারের রসমালাই খোঁজার জন্য যেমন মূল জায়গায় আসল ঠিকানায় গেলে পেয়ে যান, এরকম ইমানও, নির্বেজাল খাঁটি ইমানও আল্লাহর জমিনে এক জায়গায় পাওয়া যায়। ওই জায়গার নাম কি? মাশাআল্লাহ, ঠিকানা তো সবাই জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপ যেমন তার গর্ত থেকে বের হয়ে চতুর্দিকে ঘুরে আবার সেখানে মূল জায়গায় গর্তের মধ্যে ফিরে আসে, এরকম মদিনার ঈমানও এক সময় সারা দুনিয়া ঘুরে আবার মদিনার ঈমান মদিনাতে আশ্রয় নিবে। সুবহানাল্লাহ, ঈমান কোথায় আশ্রয় নিবে? মদিনা। মদিনা হলো দারুল ঈমান। মদিনা কি? দারুল ঈমান, ঈমানের রাজধানী, যেখানে বিশুদ্ধ নির্বেজাল ঈমান পাওয়া যায়, সেখানে বিশুদ্ধ আমলও পাওয়া যায়, যেখানে বিশুদ্ধ ঈমান পাওয়া যায় সেখানে বিশুদ্ধ এলেমও পাওয়া যায়। ঈমানের সাথে আমলেরও সম্পর্ক, এলেমেরও সম্পর্ক। তাহলে যেখানে বিশুদ্ধ ঈমান পাওয়া যাবে সেখানে বিশুদ্ধ এলেমও পাওয়া যাবে, বিশুদ্ধ আমলও পাওয়া যাবে। সারা দুনিয়াতে দাজ্জাল প্রবেশ করবে, দুইটা জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করবে না। কোন দুইটা জায়গা? মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা, এই দুইটা জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করবে না। তাহলে মদিনার মধ্যে যেই ঈমানটা থাকবে এটা দাজ্জাল মুক্ত বিশুদ্ধ ঈমান, মদিনার মধ্যে যেই ঈমানটা থাকবে এটা হলো ফিতনা মুক্ত বিশুদ্ধ ঈমান। তাহলে মদিনার ঈমান, মদিনার আমল, মদিনার এলেমকে কোনোদিন ফেতনা বলা যাবে না। যদি কোনো ভাই মসজিদের মধ্যে মদিনার আমল দেখে, মদিনার ঈমান দেখে কেউ যদি বলেন ফেতনা সৃষ্টি করতেছে, ফেতনা তৈরি করতেছে, আমার ভাইয়েরা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি কটুক্তি করলেন, মদিনার ঈমানকে মদিনার আমলকে ফেতনা বলা যাবে না। মদিনার ইমাম ফেতনা নয়, মদিনার আমল ফেতনা নয়। তাহলে মদিনার ইমাম সাহেবকে কি দেখেন না কেমনে নামাজ পড়ে? মদিনার ওলামায়ে কেরামদের কি দেখি না আমরা কিভাবে মদিনার ওলামায়ে কেরাম নামাজ পড়েন? ওই আমল মদিনায় করলে ঠিক আছে, মক্কা মুকাররমায় করলে ঠিক আছে, বাংলাদেশে করলে নাকি ঠিক নেই। তাহলে আমল এগুলা কি খালি মদিনার জন্য খাস? আমল এগুলা মক্কার জন্য খাস, বাংলাদেশের আলাদা ইবাদত আর মক্কা মদিনায় আলাদা ইবাদত নাকি? মক্কা মদিনায় যারা মারা যাবে ওদের কবরের প্রশ্ন এক রকমের সেট, বাংলাদেশে যারা মারা যাবে ওদের কবরের প্রশ্ন আলাদা সেট, কি বলেন? মক্কা মদিনার উনাদের যে প্রশ্ন কবরে, আমাদের কি একই প্রশ্ন না আলাদা? একই প্রশ্ন। তো একই প্রশ্ন যদি হয় তাহলে উনাদের আমল আমাদের আমল এক হইলে সমস্যা কেন, কি বলেন? বরং বাংলাদেশের আমলের সাথে যদি মদিনার আমল না মিলে তাহলে বুঝতে হবে ভাইয়েরা আমার তার মধ্যে বেজাল ঢুকছে, মদিনার তার মধ্যে বেজাল ঢুকে নাই, মদিনার তার মধ্যে বেজাল ঢুকে নাই। বেজাল ঢুকছে কোন জায়গায়? আমার তার মধ্যে, কারণ আমার তার রাজধানী থেকে হাজার হাজার মাইল দূরে। ঢাকাতে এক জিনিস পাওয়া যায়, ঢাকায়ও পাওয়া যায়, কুমিল্লাও পাওয়া যায়। ঢাকা থেকে কুমিল্লা আসছে, কুমিল্লারটার মধ্যে বেজাল ঢাকারটা একরকম, কুমিল্লারটা আরেক রকম, তখন কোনটা বেজাল? কুমিল্লারটা বেজাল, ঢাকারটা বেজাল না, কারণ এটা গোড়ায় ওই জায়গা থেকে আসছে, এটা মূল জায়গাটা ঠিক। তাহলে ইমান যেখান থেকে আসছে, আমল যেখান থেকে আসছে, এলেম যেখান থেকে আসছে, সেই মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইমান এলেম আমলের মার্কাজ বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের সম্মানিত ভাইয়েরা মদিনার গান গায়, অনেক ভাইকে দেখবেন মদিনার গান গায় আর চোখের পানি ফেলায়, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। কি সুন্দর সুন্দর গান আর চোখের পানি, সবাই ঢুলে ঢুলে গায়, সব ভাইয়েরা গায়, মদিনার কি মহব্বত? আলহামদুলিল্লাহ, মদিনার মহব্বত থাকা ভালো, মদিনার মহব্বত থাকতে হবে, মদিনার সাথে আমাদের ইমানের সম্পর্ক, ইমানের তাআল্লুক। কিন্তু মদিনার এত গান গাওয়া খুব মহব্বত, কিন্তু মদিনার ইমান, মদিনার আমল, মদিনার এলেম ভালো লাগে না। কয় মদিনার এলেম হলো ওহাবি, কয় মদিনার আমল হলো লা মাজহাবি, আহলে হাদিস। মদিনার আমল করলে কয় লা মাজহাবি, আহলে হাদিস। আমার আমি যে মসজিদে খুতবা দিই, তো আরেক মসজিদের ইমাম সাহেব একজনের বলতেছে এক মুসল্লির, এ বিয়া কই যান? কয় ওই সরকার বাড়ি মসজিদে নামাজ পড়তে যাই, জুমার নামাজ। কয় খবরদার ওই মসজিদে যাবেন না, ওই মসজিদের ইমাম সাহেব তো আহলে হাদিস, লা মাজহাবি। ওই ভাই জিজ্ঞাসা করলেন, ভাই উনি যে আহলে হাদিস লা মাজহাবি, আমি তো কিছু দেখি না, কেমনে বুঝলেন? ভাই আমি তো মূর্খ মানুষ, আমার একটু বুঝাই দেন, লা মাজহাবি সিনার লক্ষণ কি? ইমাম সাহেব বলে, শুনেন, লা মাজহাবি সিনেন না কেন? কয় দেখেন না উনি মিম্বরে বসে বয়ান করে না, দাঁড়ায় দাঁড়ায় বয়ান করে, উনি শুধু কোরআনের আয়াত বলে আর হাদিস বলে, আর কিচ্ছু বলে না, দেখেন না? কি বলে? কোরআনের আয়াত বলে আর হাদিস বলে, এই জন্য উনি আহলে হাদিস। তাহলে বোঝা যায় আহলে হাদিস মানে কোরআন আর হাদিসের কথা বলে, আর অন্যরা শুধু কিচ্ছা কাহিনী গল্প গুজব বলে। কিচ্ছা কাহিনী গল্প গুজব বললে বোঝা যাবে উনি অন্য তরিকার, আর কোরআন আর হাদিস বললে উনি আলে হাদিস, লা মাজহাবি। এটা নাকি আলে হাদিস সিনার আলামত বানাই ফেলছে যে এরা কোরআন আর হাদিসের কথা বলে। এজন্য আমার ভাইয়েরা এই খিরাই কান্দি আলহেরা মডেল মাদ্রাসা, এটা মদিনার ওলামায়ে মদিনার মানহাজে গড়ে উঠা মাদ্রাসা। এটা যদিও এই প্রতিষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়, কিন্তু এটার শিকড়, এটার গোড়া মদিনা মুনাব্বারা। সুবহানাল্লাহ। কারণ এখানে মদিনার আকীদা, মদিনার মানহাজ শিখানো হবে। এটা কত বড় নিয়ামত, বাংলাদেশে বসি, কুমিল্লায় বসি, দেবিদ্বারে বসি, মদিনার এলেম, মদিনার আমল, মদিনার আকীদা, মদিনার মানহাজ পাবে। সুবহানাল্লাহ। বেশি আরামে থাকলে মানুষ আরাম বুঝে না, মানুষ যদি বেশি সুখে থাকে দুঃখ কি জিনিস বুঝে না, বেশি আরামে থাকলে সুখ বুঝে না, দুঃখে থাকলে সুখ বুঝে। তো আল্লাহর রহমতের কারণে এই এলাকার ভাইয়েরা এত বড় নিয়ামত পাই গেছে এই জন্য এখনো বুঝতে পারে না, কারণ না বুঝার কারণ আছে। কেউ কেউ কোনো কোনো ভাইয়েরা হয়তো তাদেরকে ভুল বুঝাইছে, আমার ভাইয়েরা যদি বুঝত এই মাদ্রাসার সাথে মদিনার কানেকশন, ওলামায়ে মদিনার কানেকশন, মদিনার আকীদা, মদিনার মানহাজ, তাহলে হুমড়ি খেয়ে পড়তো দেখতেন যে। কিন্তু ওইটা তাদেরকে বুঝতে দেওয়া হয় নাই। আমি এই জন্য সব জায়গায় বলি যে আমার ভাইয়েরা, আমরা তো কোনো জায়গায় মাজহাবের বিরুদ্ধে কোনো কথা বলি না, কোনো বক্তব্য দিই না, ফেকি মাসালা কোনো মাসালা মাসালির বিরুদ্ধে বক্তৃতা দিই না, আমরা কথা বলি শেরেকের বিরুদ্ধে, আমরা কথা বলি বেদাতের বিরুদ্ধে। তাহলে আমাদেরকে বলা দরকার কি? লা শিরকি লা বেদাতি। আমাদেরকে বলবে কি যে এগুলা লা শিরকি, কোনো শেরেক করে না, শেরেকের সাথে আপোষ নাই, লা বেদাতি, বেদাত করে না, লা শিরকিও বলে না, লা বেদাতিও বলে না, বলে কি কয়লা মাযহাব। কারণ কি? এই উম্মাকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। কারণ এই দেশের আপামর জনগোষ্ঠী মুসলিম জনতা দীর্ঘদিন ধরে যুগে যুগে এখানে মাজহাব পালন করে আসছে, মাজহাবের সাথে এদের একটা গভীর সম্পর্ক আছে। এদেরকে যদি বুঝাই দেওয়া যায় যে এরা মাজহাব মানে না, তখন এরা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এদের কথা শুনবে না। যদি এদেরকে বলা হয় যে শুনো, এরা কিন্তু শেরেক পছন্দ করে না, বেদাত পছন্দ করে না, এরা লা শিরকি লা বেদাতি, মানুষ বলবে যে আমরা এদেরকে চাই, আমরাও শেরেক চাই না, আমরাও বেদাত চাই না, তখন বাংলার এই 16 কোটি জনতা দেখবেন যে এই ওলামায়ে মদিনার মানহাজে চলে আসত। কিন্তু যাতে এরা এটা বুঝতে না পারে, এই জন্য বলা হয় কি, কয় এরা লা মাজহাবি। এরা কি? লা মাজহাবি। এটা হলো মানে মূল জিনিসের কথা না বলে আরেকটা জিনিস দিয়ে মানুষকে বোঝানো। এই জন্য আমার ভাইদেরকে অনুরোধ করবো, আমার সম্মানিত ভাইয়েরা, মানুষকে আল্লাহর ওয়াস্তে বিভ্রান্ত করবেন না। আপনি যদি ওলামায়ে দেওবন্দের মানহাজে, ওলামায়ে দেওবন্দের আকীদা বাংলাদেশে মাদ্রাসা করতে পারেন, মসজিদ করতে পারেন, তারপরে বিভিন্ন রকমের কিছু তৈরি করতে পারেন, আরেকজন ওলামায়ে মদিনার আকীদায়, ওলামায়ে মদিনার মানহাজে বাংলাদেশে মাদ্রাসা করা, দিন প্রচার করা যাবে না কেন? কি বলেন? একজনের যদি অধিকার থাকে, উনি দেওবন্দ মাদ্রাসার আদলে বাংলাদেশে আরো মাদ্রাসা করবেন, আরো এই আকীদার প্রচার প্রসার করবেন। ওনার যদি ওই অধিকার থাকে, আরেকজন মুসলিম ভাইয়ের মদিনার জামিয়া ইসলামিয়া মদিনা মুনাব্বারার আদলে, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাব্বারার আদলে উনি বাংলাদেশে প্রতিষ্ঠান করবেন, এই আকীদার দাওয়াত দিবেন, এই আকীদার প্রচার প্রসার করবেন, ওনার অধিকার থাকবে না কেন? কি বলেন? এটাই তো আপনি মানে উগ্রবাদী উগ্রপন্থার শিক্ষা দিচ্ছেন যে শুধু এই দেশে আমার মতবাদ প্রচার হবে, আর কোনো কিছু আসতে দেওয়া যাবে না। এজন্য আমার ভাইয়েরা, আমি প্রথমে এই পর্যন্ত যে কথাগুলো বললাম, এটা এই খিরাইকান্দি আলহেরা মডেল মাদ্রাসার বিষয়ে, যে এই প্রতিষ্ঠানটার প্রতি আপনারা সম্মানিত এলাকাবাসী খুব নজর দিবেন, দৃষ্টি রাখবেন, এই মাদ্রাসা আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করাই দিবেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা থেকে ভালো সন্তান, সুসন্তান, সুনাগরিক তৈরি হয়, মাদ্রাসা থেকে মাদকাসক্ত সন্তান তৈরি হয় না। আজকে মা বাবারা উৎকণ্ঠিত যে আমার সন্তান কোথায় গিয়ে মাদকাসক্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা থেকে কখনো মাদকাসক্ত তৈরি হয় না, মাদ্রাসা থেকে ধূমফাই তৈরি হয় না। মাদ্রাসার ওলামায়ে কেরাম, এই দেশে একটা শ্রেণী আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরাম ধূমপান করে না, ধূমপান মুক্ত একটা শ্রেণী, যে এরা ধূমপান মুক্ত, এরা মাদকাসক্ত মুক্ত, মাদক গ্রাস করে না, মাদকের ধারে কাছেও নাই এরা। তাহলে আমি সুসন্তান সুনাগরিক তৈরি করতে হলে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, ধূমপান মুক্ত সন্তান তৈরি করতে হলে মাদ্রাসার ছাত্র বানাইতে হবে, ছাত্রী বানাইতে হবে। এর পাশাপাশি আমার ছেলে সুনাগরিক হওয়ার পাশাপাশি আকীদা হবে বিশুদ্ধ। আকীদা হলো সবকিছুর গোড়া, আকীদা হলো মূল। আকীদা যদি বরবাদ হয়, আগাগোড়া সব বরবাদ। গাছের গোড়া যদি দুর্বল হয়, গোড়া কাটি দিলেন, আগাদি যত সুন্দর হোক, যত পানি ডালেন, কাজ হবে? আকিদা হলো গোড়া, আকিদা হলো মেন। আলেম হোক আর ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেটাই হোক, তার আকিদাটা বিশুদ্ধ হইতে হবে, ইমানটা বিশুদ্ধ হইতে হবে। এই বিশুদ্ধ ইমান কি, এই শিক্ষা তাকে দিতে হবে। এবং আমরা দেখি বর্তমান দুনিয়াতে সবচেয়ে বিশুদ্ধ ইমান হলো ওলামায়ে মদিনার ইমান, এবং মদিনার মানহাজ ছাড়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মানহাজ। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারাও ওলামায়ে মদিনার আকীদা মানহাজ গ্রহণ করেন, ওলামায়ে মদিনার পতাকা তলে সমবেত হন। এবং দুনিয়াতে দাজ্জাল আসার পরে সর্বপ্রথম দাজ্জালকে যিনি চিহ্নিত করবেন উনি মদিনার মানুষ, সুবহানাল্লাহ। দাজ্জাল সর্বপ্রথম ইরাক থেকে, বাগদাদ থেকে মদিনা যাবে, মদিনা ঢোকার জন্য চেষ্টা করবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা মদিনার চতুর্দিকে পাহারা দিয়ে দাজ্জালকে ঢুকতে দিবে না। তখন মদিনা থেকে একজন ব্যক্তি বের হয়ে আসবেন দাজ্জালকে দেখার জন্য। দাজ্জালকে দেখার পরে তখন দাজ্জাল বলবে, আচ্ছা শোনো, আমি যদি এই লোকটাকে মেরে আবার জীবিত করে দিতে পারি তাহলে কি তোমরা বিশ্বাস করবা যে উনি, আমি অনেক কিছু করতে পারি, আমার অনেক কারামত আছে, ক্ষমতা আছে, বিশ্বাস করবা? বলে যে হ্যাঁ, তুমি যদি করতে পারো বিশ্বাস করবে। তখন ওই মানুষটাকে মেরে ফেলবে, মেরে আবার জীবিত করে ফেলবে। জীবিত করার পরে ওই মদিনার লোকটা বলবে, এতক্ষণ পর্যন্ত আমার সন্দেহ ছিল তুমি দাজ্জাল কিনা, এবার 100% নিশ্চিত হয়ে গেছি তুমি দাজ্জাল, কারণ তুমি আমারে মারছো আবার জীবিত করছো, এবার নিশ্চিত হয়ে গেছে। এই দুনিয়ার মানুষ শুনো, এইটা অরিজিনাল দাজ্জাল, আমি সাক্ষ্য দিচ্ছি। দাজ্জাল পরবর্তীতে তাকে মারার জন্য অনেক চেষ্টা করবে, আর মারতে পারবে না। তাহলে বোঝা যায় সর্বপ্রথম দাজ্জাল চিনবে কে? মদিনার মানুষ। মদিনার মানুষ কেন চিনবে? মদিনার মানুষ বিশুদ্ধ ইমান চিনে, সহি ইমান চিনে, সহি আকীদা চিনে, সহি আমল চিনে। এই জন্য মদিনার মানুষ পৃথিবীতে সর্বপ্রথম দাজ্জালও চিনবে। তাহলে আমার আপনার সম্পর্ক যদি মদিনার সাথে থাকে তাহলে দাজ্জাল চিনা, দাজ্জালের ফেতনা থেকে বাঁচা আমার আপনার জন্য সহজ হবে। এবং যুগে যুগে, আমি প্রথমে বলছি, যুগে যুগে ওলামায়ে কেরাম তাদের আমলটা, তাদের ইমানটা মদিনার সাথে মিলাইতেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ নাম শুনছেন? হানাফি মাজহাবের তিনজন প্রসিদ্ধ ইমামের একজন ইমাম। হানাফি মাজহাব কিন্তু এক মাজহাব না, এটা জানেন তো? হানাফি মাজহাব তিন মাজহাব মিলে এক মাজহাব। হানাফি মাজহাব হলো তিন মাজহাব মিলে একটা মাজহাব হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর একটা মাজহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর একটা মাজহাব, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এর আরেকটা মাজহাব। প্রথমে এটা আলাদা আলাদা তিনটা মাজহাব ছিল, পরবর্তীতে এই তিনটাকে সমন্বয় করে একটা মাজহাব বানানো হয়েছে। এটা লম্বা ইতিহাস আছে। এই তিন মাজহাব মিলে তানাক্কুল বাইনাল মাজাহেব হয়েছে, তানাক্কুল বাইনাল মাজাহেবে সালাসা, তিন মাজহাব মিলে এক মাজহাব। এখানে আবু হানিফা রহমতুল্লাহ এর তিন ভাগের এক ভাগ মাসালাকে বাদ দেওয়া হয়েছে, এবং ইমাম মোহাম্মদ এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের দুই তৃতীয়াংশ মাসআলার সাথে দ্বিমত পোষণ করছেন। এজন্য আমি, আমার গত জুমার খুতবায় আছে, নেটে পাবেন, এখনো আসে নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জীবনী আলোচনা করতেছি আমি খুতবায়। দ্বিতীয় পর্ব হয়েছে গত জুমায়, ছয়টা পর্ব হবে। ওই পর্বে আমি আলোচনা করেছি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইয়ের, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে কি বলছেন তিনি, কড়া ভাষায় আবু হানিফা রহমতুল্লাহ সমালোচনা করছেন, আমি সেটা বলতে চাই না। তবে তিনি এই কথা বলছেন যে আবু হানিফা রহমতুল্লাহ দুই তৃতীয়াংশ মাসআলার সাথে তার ছাত্ররা দ্বিমত পোষণ করেছেন, তার অর্থ বুঝেন যে তার দুই তৃতীয়াংশ মাসালায় ছাত্ররা ভুল ধরছেন। এটা আমার কথা না, আমি কইলে আবার কবে যে আবু হানিফার বিরুদ্ধে কথা কইছে। আমি আবু হানিফা রহমতুল্লাহ ভুল ধরার মত যোগ্যতা আমার নাই, আবু হানিফা রহমতুল্লাহ এর তুলনা আমি কিছুই না। এটা ইমাম গাজ্জালীর কথা, গাজ্জালী বলছেন। ওনারা একজন আরেকজনের সমপর্যায়ের মানুষ, ওইরকম এলমি, ওইরকম তবকার মানুষ, তারা বলছেন যে দুই তৃতীয়াংশ মাসালা সমালোচনা করছে, আলাদা মত দিচ্ছেন, তার অর্থ তার আবু ইউসুফ আর মোহাম্মদ রাহেমাহুমাল্লাহ মিলে তার মাসালার তিন ভাগের দুই ভাগকে ভুল প্রমাণ করছেন, সেটা মূল কথা না। আমি বলতেছিলাম তিনটা মাজহাব মিলে একটা মাজহাব হয়েছে। আজকে আমরা যখন বলি যে ভাই চারটা মাজহাব মিলে আমরা একটা মাজহাব বানাইতে চাই, চার মুসল্লা মিলে মসজিদে হারামে এক মুসল্লা হয়েছে, মসজিদে হারামে একসময় চারিবার জামাত হইতো চার মাজহাবের, পরবর্তীতে এটা মিলে একটা হয়েছে, এটাই ওলামায়ে মদিনার মানহাজ। আমরা বলি যে ভাই বাংলাদেশেও আমরা চার মাজহাব মিলে এক মাজহাব হইতে চাই, তখন আমাদের বাইদের অনেক আপত্তি যে এটা করলে সে লা মাজহাবি। তো হানাফি মাজহাব তো তিন মাজহাব মিলে এক মাজহাব হয়েছে, তাহলে সেটাও তো লা মাজহাবি, কি বলেন? এখন চার মাজহাব মিলে যদি এক মাজহাব বানানো না যায়, তা হানাফি মাজহাব তিন মাজহাব মিলে এক মাজহাব কেমনে বানানো হইল? সেটার এটা তো সেম জিনিস, সেটা যে আমলে হয়েছে তাহলে সেই আমলের ওলামায়ে কেরাম তো উনাদেরকে লা মাজহাবি বলছে, যে তিনটা মিলে একটা কেন বানাইতেছে। আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, সেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আব্বাসী খেলাফতের প্রধান বিচারপতি খলিফা আবু জাফর আল মনসুরের আমলে, তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আছে না, স তো বুঝেন, এই যে আমরা হ্যাঁ মাফের যে জিনিসটা আমরা সদাকাতুল ফিতির যেটা দিয়ে দিই, এই সটা মদিনার সটা একরকম আর ইরাকের সটা আরেক রকম, ইরাকের সটা বড় মদিনারটা ছোট। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর কাছে খবর আসলো যে মদিনারটা একরকম আপনাদের কুফারটা আরেক রকম, দুইটা তো মিলে না। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বললেন, শোনো, যদি দুইটার মধ্যে গড় মিল থাকে তাহলে মদিনারটা খাঁটি, কুফারটা বেজাল। এটা কার কথা? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর কথা। তিনি চলে গেছেন মদিনা, এটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার মাজমুয়া ফতোয়ার মধ্যে বিস্তারিত লিখছেন। তিনি মদিনা চলে গেছেন, মদিনা গিয়ে মদিনাবাসীকে বললেন, হে মদিনাবাসী, আপনাদের কাছে পুরাতন আমলের যত স আছে সব এখানে নিয়ে আসেন মসজিদে নববীর সামনে, আমি একটু দেখতে চাই। উনি পুরানা আমলের সব সওয়াগুলো দেখলেন স্বচক্ষে, দেখার পরে বললেন যে এই আমার মদিনার সা, এটাই আমার রাসুলের সা, সুবহানাল্লাহ, আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা এটা দিয়ে সাদাকাতুল ফিতর দিছেন। লাউ কানা হাইয়ান ইমামুনা আবি হানিফা রাহিমাহুল্লাহ লারাজা মাযহাবাহু, আজকে যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে জীবিত থাকতেন, তিনিও আমার মতো মত পরিবর্তন করে এটাকে রায় দিতেন, সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলতেছেন তিনি তার মাযহাব থেকে ফিরে আসতেন, তিনি এটাকেই গ্রহণ করতেন, কারণ মদিনার সাথে যদি ইরাকের দ্বিমত হয়, খাতি কোনটা? মদিনারটা। তাহলে ইরাকের সাথে যদি মদিনার সাথে যদি বাংলাদেশের দ্বিমত হয়, খাতি কোনটা? মদিনারটা। এটা কার মাসালা? হানাফি মাজহাবের মাসালা, এটা অন্য মাজহাবের মাসালা বলতেছি না, এটা হানাফি মাজহাবের মাসালা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর মত। এবং তিনি বলছেন আজকে যদি আবু হানিফা রহমতুল্লাহ বেঁচে থাকতেন, তিনিও এই মত দিতেন, কারণ তিনি মদিনার এই সহটা উনার নজরে পড়ে নাই। উনি ধারণা করছেন যেহেতু কুফাতে যে সহটা পাইছি, তো মদিনা থেকে অনেক সাহাবি অনেক তাবি ওইদিকে গেছেন, তারা নিয়ে গেছেন এটা, এই ধারণা করে উনি সেটাকে মদিনার সাহ মনে করছেন, এই জন্য সেই মত অনুযায়ী রায় দিচ্ছেন। তাহলে দেখেন সেই যুগে, সেই আজ থেকে বারো তেরোশো বছর আগে, সেই যুগের ওলামায়ে কেরামও যখন কোন মাসালায় দ্বিমত দেখা দিত, কোন জায়গায় মিলাইতেন? মদিনার সাথে মিলাইতেন, যুগে যুগে চোদ্দশো বছর ধরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ ইমানের মার্কাজ, বিশুদ্ধ আমলের মার্কাজ, বিশুদ্ধ এলেমের মার্কাজ বানাইছেন, সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার শ্রেষ্ঠ মুআল্লিম তিনি কোথায়? নবী সাল্লাম বলছে দুনিয়াতে আমি মুআল্লিম হয়ে আসছি, তো মুআল্লিম যেখানে এলেম তো সেখানে, কি বলেন? মুআল্লিম এক জায়গায় এলেম আরেক জায়গায় নাকি? তাহলে ওই মুআল্লিমের যেখানে আছেন এলেমও সেখানে আছে, বিশুদ্ধ এলেমও আছে। তাহলে আজকে আমার সম্মানিত ভাই বোনদেরকে অনুরোধ করব যে মদিনার সাথে আমাদের মদিনার এলেমের সাথে মদিনার ইমানের সাথে মদিনার আমলের সাথে আমাদের ইমানটা আমলটা এলেমটা মিলাইতে হবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলেন, ইংরেজি ভাষা শিখবেন, ইংরেজি ভাষা, আপনার ইংরেজি আর ব্রিটেনের ইংরেজি মিলে না। আপনি বলেন একটা, ব্রিটেনে বলে আরেকটা, কারটা ঠিক নাকি বাংলাদেশেরটা ঠিক? বাঙালিরটা ঠিক? বাঙালিরটা ঠিক না, কারণ তারা হলো অরিজিনাল ইংরেজ, তাদের ভাষা মূল ইংরেজি, ওখান থেকে আসছে, আমরা ওদের থেকে শিখছি। আচ্ছা, একজন বাঙালির বাংলা আর একজন আমেরিকান লোকের বাংলা, একজন চায়না লোকের বাংলা, দুইটা মিলতেছে না, কারটা ঠিক? বাঙালিরা আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি না, তত্ত্বাবধায়ক, চায়না খবর শুনবেন, চায়না খবর, চীন থেকে, চীন রেডিও থেকে কিন্তু বাংলা খবর বলে, সেখানে শুনবেন, সেখানে তারা উচ্চারণ করে তত্ত্বাবধায়ক সরকার। কি সরকার? তত্ত্বাবধায়ক, কারণ ওরা বাঙালি দিয়ে বাংলা খবর পড়ায় না, ওরা চায়না লোককে বাংলা শিখাই, তাকে দিয়ে বাংলা খবর পড়ায়, মানে এরা কোনো বিদেশি লোক দিয়ে খবর পড়ায় না, নিজেদের লোককে বাংলা ভাষা শিখাইছে, শিখাই তারা খবর পড়ে, তো তারা খবর পড়ে, তাদের খবরটা শুনে দেখবেন অসংখ্য বাংলা উচ্চারণে ভুল আছে, এমন এমন শব্দ উচ্চারণ করে আপনি শুনলে হাসতে হাসতে মরে যাবেন, এইরকম শব্দ উচ্চারণ করে। এই তত্ত্বাবধায়ককে, তত্ত্বাবধায়ক উচ্চারণটা কিন্তু কঠিন আছে, তো এটাকে তারা উচ্চারণ করে তত্ত্বাবধায়ক। আচ্ছা, তো এখন কারটা ঠিক, ওদেরটা ঠিক না আমারটা ঠিক? আমাদেরটা ঠিক, তারটা ভুল। আচ্ছা, আমরা বলি আমরা কাঠের ঢেকি, বলি না আমরা কাঠের ঢেকি, মানে কি? অপদার্থ। আচ্ছা, তো অনারব মানে অবাঙ্গালি, যে বাংলা ভাষা জানে না, সেই যখন শুনবে যে আমরা কাঠের ঢেকি, আমরা যদি হেরে বলি আমরা কাঠের ঢেকি, হে বুঝবে কি? সে বুঝবো বাংলাদেশে আমরা গাছ দিয়ে দিয়ে ঢেকি বানা, কি বলেন? কারণ সে তো এই ভাষার বাগধারা জানা না, সে ডাইরেক্ট সরল বাংলা শুনছে যে আমরা কাঠের ঢেকি, মানে বাঙালিরা আমরা গাছ দিয়ে দিয়ে ঢেকি বানায়, বাংলাদেশে কেউ আমরা গাছ দিয়ে ঢেকি বানাইছে? ঠিক, কোরআন এবং সুন্নার কোন বিষয় যখন বুঝে আসবে না, কারণ কোরআন সুন্না কোন ভাষা? ইংরেজি না বাংলা? আরবি। তাহলে কোরআন এবং সুন্নার কোন হাদিস বুঝে আসতেছে না, কোরআনে কারিমের কোন আয়াত বুঝে আসতেছে না, তাহলে কার থেকে বুঝতে হবে? আরবদের থেকে বুঝতে হবে, মদিনা থেকে বুঝতে হবে। আমাদেরটার সাথে যদি সেটা না মিলে, বুঝতে হবে আমাদেরটা ভুল, মদিনারটা ঠিক, বুঝে আসছে? এই জন্য আমার ভাইয়েরা, এক ভাই জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করে করে কলব পরিষ্কার হচ্ছে, চারিদিকে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা কই পাইছেন এই জিকিরটা? ক, এটা কোরআনে আছে। আলহামদুলিল্লাহ, কোরআনে যদি থাকে তাহলে আমিও করবো আপনার সাথে। তা কোরআনে কোথায় আছে? ক, সূরা আল মুযাম্মিলের মধ্যে আছে, আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো, আমার রবের নাম আল্লাহ, এজন্য আমি আল্লাহ আল্লাহ আল্লাহ করি। ঠিক আছে না দলিল? কোরআনে কারিমের দলিল, আল্লাহ বলছে তোমার রবের নামে জিকির করো, তো এই জন্য আমি আল্লাহ আল্লাহ করি, কথা তো ঠিক আছে, দলিলও ঠিক আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই জান আপনার দলিল ঠিক, রবের নামের জিকির করতে বলছেন, কিন্তু এই আয় কোরআন, এই আয়াতে কারিমা যে নবীর উপরে নাজিল হয়েছে, উনি এই আয়াতটার আমল করছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের আমল করছেন কিনা, আবার এটার উত্তর দেন, কয় করছে? কারণ কোরআনে এমন কোন ইবাদত, এমন কোন আমল নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখান নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো আল্লাহ আল্লাহ আল্লাহ ডান দিক থেকে টানছেন, বাম দিকে ধাক্কা দিছেন, লাইট নিভাই দিছেন, লাফ মেরে বাসে উঠে গেছেন, গাছে উঠে গেছেন, আল্লাহ আল্লাহ করতে করতে, এমন জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো করছেন কিনা? কয় না, করে নাই। তাহলে দুটার একটা মেনে নিতে হবে, হয় এই আয়াতে কারিমার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে চাইছিলেন আয়াতটা বুঝেন নাই, নাউজুবিল্লাহ। দুটার যে কোনো একটা, হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত বুঝতে পারেন নাই, আয়াতের মধ্যে বলছো তোমার রবের নামের জিকির করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বুঝেন নাই, কথা বললে ঈমান থাকবে না। আচ্ছা তাহলে বুঝা যায় নবী সাল্লাম বুঝছেন, তো বুঝলে আমল করলে তো নবী সাল্লাম তো কোনোদিন আল্লাহ আল্লাহ করলেন না, আল্লাহ আল্লাহ করছেন এরকম একটা জাল হাদিসও আসে না, শহীদ তো আসে না, জালও আসে না। এবার কি বলবেন? এবার বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আনসাল্লা ইলাইকা যিকরা লিতুবাইয়্যিনা লিন্নাসি মা নুযিলা ইলাইহিম, হে রাসূল আপনার উপরে এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনে কারীমের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আপনাকে দিছি। সুবহানাল্লাহ, এই কোরআনের প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা দিবেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজকুর ইসমা রাব্বিকা দিয়ে আল্লাহ আল্লাহ বুঝেন নাই, আল্লাহ আল্লাহর ব্যাখ্যা দেন নাই, ওয়াজকুর ইসমা রাব্বিকা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে এখন নবী সাল্লামের ব্যাখ্যার সাথে আমার জিকির যদি না মিলে, কোনটা ঠিক কোনটা বেঠিক, আমারটা ক্যান্সেল আমারটা ডিলেট, ওইটাই ঠিক। এজন্য কোরআনে কারিম এবং হাদিসের কোন শব্দ কোন বাক্য নিজে নিজে বোঝা যাবে না, বুঝটা সাহাবায়ে কেরামের বুঝের সাথে মিলাইতে হবে। নবী সাল্লাম কি ব্যাখ্যা দিচ্ছেন সেটা দেখতে হবে, নবী সাল্লামের আমল দেখতে হবে, সাহাবায়ে কেরাম কিভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে। একজন ভাই বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, এটা কোনো হাদিসে নাই, এটা উনি মেনে নিছেন, আল্লাহ রাসূল করেন নাই এটাও মেনে নিছেন, নবী সাল্লাল্লাহু সাহাবীরা করেন নাই এটাও মেনে নিছেন, উনি জবাব দিচ্ছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা জায়েজ, এটা সুন্নত না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করতেন, সাহাবায়ে কেরাম যদি করতেন এটা সুন্নত হয়ে যেত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, এজন্য এটা সুন্নত না, এটা জায়েজ। আমরা তো সুন্নত বলি না, আমরা বলি এটা জায়েজ। আচ্ছা ঠিক আছে জায়েজ। এবং উনি বললেন যে আল্লাহ রাসূল তো অনেক কিছু করে নাই বাবারা, তোমরা এগুলো করো কেন? আচ্ছা ভালো কথা। প্রথম কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকিরগুলো করছেন সুন্নতি জিকিরগুলো, সেই জিকিরগুলো কি আমার করা শেষ কিনা? সব সুন্নতি জিকির শেষ করে ফেলছি, আরো জিকির দরকার, আর জিকির পাইতেছি না, এবার জায়েজ জিকির খুঁজতেছি, কি বলেন? প্রথম সুন্নতগুলো সব শেষ করার পরে না আমি জায়েজটা খুঁজবো, সুন্নতে শেষ করতে পারি না, কিছু জায়েজ খোঁজা, কি বলেন? রাহে বেলায়াত ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ নবী সাল্লামের সুন্নতে জিকির গুলাকে একসাথে সংকলিত করছেন, সেখানে পরে দেখেন আমি আপনি নবী সাল্লামের জিকির গুলা কয়টা পড়ে শেষ করছি, কয়টা করে শেষ করছি। 24 ঘন্টার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে জিকির গুলা করতেন তার 10 ভাগের 1 ভাগ 20 ভাগের 1 ভাগও আমরা করি না। তাহলে সুন্নত গুলা করে শেষ করতে পারি না, সুন্নত গুলার খবর নাই, জায়েজ জিকির নিয়ে লাফালাফি। আসলে জায়েজ জিকির নিয়ে লাফালাফি নয়, মূল কথা হলো মুরব্বীরা করে গেছেন, আকাবেরা করে গেছেন, পূর্ববর্তী আমাদের সিলসিলার পীর সাহেবেরা করে গেছেন। আজকে যদি আমরা বলি এটা করা যাবে না, তাহলে তারা ভুল করছেন এটা প্রমাণ হয়ে যাবে, এজন্য এটা প্রমাণ করতে দেওয়া যাবে না যে তারা ভুল করছে, যে কোনো উপায়ে প্রমাণ করতে হবে যে তারা ঠিক করছে। এজন্য দলিল যেদিকে যাবে যাক, এজন্য ইল্লাল্লাহ জিকিরের কত দলিল, আমি আর সেদিকে যাচ্ছি না। কোরআনের একজন কয় দেখেন কোরআন খুলি দেখে দিচ্ছি কোরআনে ইল্লাল্লাহ জিকির আছে, আল্লাহ হুকুম, টুপি টাপি সব ফালাই দিছে এক বক্তা, এর মধ্যে দেখবেন ফেসবুকে দেখবেন টুপি খুলি রাখি দিছে, পাগড়ি খুলি রাখি দিছে, সব খুলি রাখি দিছে, মানে গরম হয়ে গেছে শরীর। কয় দেখেন কোরআনে জিকিরের আয়াত আছে, আমি কোরআন খুলি দেখাই দিচ্ছি, কি দেখাইছে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهِ আরে বক্তা কত মূর্খ, শ্রোতারা কত জাহেল, আল্লাহু আকবার। ফেসবুকে আছে দেখবেন আপনারা, পাগড়ি খুলি টুপি খুলি সব খুলি রাখছে বক্তা, বক্তা নাকি সব হাদিস মুখস্থ, বিশাল বক্তা, বিশাল বড় আলেম। তো খুলি কি দেখাইছে, ইল্লাল্লাহ জিকির কোরআনে আছে, কি আছে, قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল আপনি বলে দিন আসমান জমিনের যত গায়েব আছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। এটা কি হলো, কি দলিল? ওই যে লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কয়খানে ইল্লাল্লাহ আছে। আরেকজন দলিল দিছে, আমাদের সময় লাগবে। যাই হোক, আমি যে কথাটা মূল কথাটা বলতে চাচ্ছি, কোরআন এবং সুন্নার কোন আমল মদিনার সাথে মিলে নাই, তাহলে কোনটা ঠিক? আমারটা ভুল, মদিনারটা ঠিক, এটা বিশ্বাস করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, চার মাযহাব যে একসাথে অনুসরণ করবেন, কোনটা বিশুদ্ধ আপনি বুঝবেন কেমনে? আপনি তো মূর্খ মানুষ, আপনি বাংলা বুখারি পড়ি পড়ি আমল করেন কেন? অনেক ভাইয়েরা বলে, কয় বাংলা বুখারি পড়ি পড়ি আমল করি সব গোমরা হয়ে গেছে, আপনি বুঝবেন কেমনে কোনটা ঠিক? চার মাযহাব যে অনুসরণ করবেন, আমার ভাইয়েরা চার মাযহাব কোনটা সহি, চার মাযহাবের কোন দলিলটা সবচেয়ে সহি, এটা বোঝানোর জন্য মদিনায় জামিয়া ইসলামিয়া বিল মদিনা আল মুনাওয়ারা প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে দুনিয়ার সবচেয়ে বড় বড় উলামায়ে কেরাম গবেষণা করে আমাদেরকে বলে দেন যে এই সব দলিলগুলোর মধ্য থেকে এই দলিলটা সবচেয়ে সহি। সুবহানাল্লাহ, আমি আপনি বাংলাদেশে বসে বাংলা বুখারি পড়ি পড়ি আমল করি না, করি না, করি না, বাংলা বুখারি দিয়ে এই দেশে কেউ আমল করে না, নিজে নিজে আয়াত পড়ি হাদিস পড়ি কেউ আমল করে না, এই দেশে যাদেরকে আমল করতে দেখেন এরা ওলামায়ে মদিনার অনুসরণ করে, এটার গোড়া মদিনা। আপনার যদি বাহাস করার অনেক আশা থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে, আপনি মদিনা চলে যান, মদিনার ওলামায়ে কেরামদের সাথে বসে বাহাস করে ফেলান, আর একটু বলে যাইয়েন, বলে বাংলাদেশের লোকেরা শোনো আমরা মদিনার আলেমদের সাথে বাহাস করতে যাইতেছি, তোমাদের যদি কারো মনে চায় শ্রোতা হিসাবে যাইতে পারো, তাহলে আমরা একটু চেষ্টা করব শ্রোতা হিসাবে যাওয়ার জন্য, আমরা একটু শ্রোতা হিসাবে যাই দেখবো যে আপনারা একটু মদিনার আলেমদের সাথে বাহাস করতেছেন, আমরা যাই একটু দেখবো, আমাদের একটু খবর দিয়েন, গোপনে গোপনে যাইয়েন না, যদি বাহাস করার ইচ্ছা থাকে ওখানে চলে যান, এখানে কেন বাহাস বাহাস করে চিৎকার দেন? কারণ এখানে তো এটার কিছু নাই, এটার গোড়া তো হেডকোয়ার্টার তো ওখানে, হেড অফিস তো ওখানে, তা আপনি হেড অফিসে চলে যান, এখানে এই খিরে কান দিতে চিৎকার দিয়ে লাভ আছে নাকি? খিরে কান দিতে চিৎকার দিয়ে আমি মাইক ভাঙিয়ে ফেললাম লাভ আছে? এখানে চিৎকার না দিয়ে আপনি মদিনা যান, মদিনাতে মসজিদে নববীতে শায়খ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় বুখারীর উস্তাদ, এখনো আল্লাহ জীবিত রাখছেন, সুবহানাল্লাহ, সহিহ আল বুখারীর বড় উস্তাদ, মদিনার যত মুহাদ্দিস আছেন সব মুহাদ্দিসের উস্তাদ, সুবহানাল্লাহ, শায়খ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, মসজিদে নববীতে বসে বসে সহিহ আল বুখারীর দারস দেন, এখনো 93-94 বছর বয়স, চোখে দেখেন না, এখনো সহিহ আল বুখারী পড়ান মসজিদে নববীতে। আমি জীবনে কয়েকবার ওনার দারসে বসেছি, আমার জীবনে যত ওস্তাদের বুখারীর দারসে বসেছি, ওই বুখারীর দারসের মতো বুখারীর দারস জীবনে দেখি নাই। বুখারীর দারস কারে কয় এটা বুঝিও নাই জীবনে, ওনার দারসে বুঝার পরে কয় আল্লাহ আকবার, ওনার দারসে বসার যোগ্যতাও তো আমার নাই। একটা বুখারীর হাদিস যে রাবিগুলো আছে উনি চোখে দেখেন না, ওনার ছাত্ররা বড় বড় মহাদ্দেসেরা বুখারী পড়তেছেন, উনি অন্ধ মানুষ টাকা রেছেন ওই বুখারী পড়তে যায়, একটা শব্দ যদি ভুল পড়ে সাথে সাথে বলি দে এখান দিয়ে ভুল হইতেছে, এখান দিয়ে এইভাবে হবে না এইভাবে হবে, আল্লাহ আকবার, কি মুখস্থ দেখেন আগাগোড়া। একজন রাবির নাম বলেন, ওই রাবির 14 গোষ্ঠী তার বাবাকে দাদাকে বাড়ি কোথায় তার ওস্তাদকে তার ছাত্রকে সব বলে দিতেছে। সুবহানাল্লাহ, এলম কারে কয়? এই এলম আল্লাহ প্রদত্ত এলম, কারণ আল্লাহ পাক ওখানে এরকম আলেম না থাকলে সারা দুনিয়াতে আল্লাহর দিন টিকে থাকবে না, আল্লাহর বিশুদ্ধ দিন জমিনে টিকে রাখতে হলে এরকম আলেম লাগবে। এগুলো আল্লাহ স্পেশাল বানাই দেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আল্লাহ আকবার, আমাদের দেশের এক বক্তা, নাম বলবো না, আল্লাহ তাকে হেদায়েত দিক, ওই বক্তা একদিন কয় আরব দেশে এক আলেম ছিল তা কানা, কয় এখন এক গ্র্যান্ড মুফতি আছে হেও কানা, কয় এগুলা কানা ইবনে কানা, নাউজুবিল্লাহ, কয় কানা আবার কি জানে ইসলামের, নাউজুবিল্লাহ, কয় কানা কি জানে, আরে মিয়া ওই কানার ছাত্র, ছাত্র হওয়ার যোগ্যতা তো তোমার নাই। আল্লাহ আকবার, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর এলেম, এলেমের দিকে তাকাইলে তোমার টুপি পাগড়ি সব খুলি পড়ে যাবে, এলেম এত উঁচু। শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, বর্তমানে আল্লাহ জীবিত রাখছেন এখনো, শাইখ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহ, সুবহানাল্লাহ, এসব আলেমদের এলেম, এলেম কাকে কয়? মসজিদে নববীতে ঢুকে দেখো, আলেম কাকে বলে, এলেম কাকে বলে? আল্লাহ আকবার, শেখ সুলাইমান আর রুহাইলি হাফেজাহুল্লাহ, এক বড় বড় আলেম, যাদের মতো আলেম দুনিয়াতে বর্তমানেও নাই। ওই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আমরা ইত্তেবা করি, তাদের অনুসরণ করি, তারা যে আমলটাকে বিশুদ্ধ বলে দেন গবেষণা করে আমরা সেটাকে আমল করার চেষ্টা করি, তাহলে আমরা নিজেরা পড়ি পড়ি বাংলা বই পড়ি পড়ি কেউ আমল করি না, আমরা উনাদের গবেষণালব্ধ রিসার্চ করার রেজাল্ট যেটা আসে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা হয়তো মনে করছেন মনে হয় এরা বাংলা পড়ি পড়ি আমল করে শেষ হয়ে যাচ্ছে, কারণ মদিনার আলেম, মদিনার এলেম অনেক ভাইয়ের এখনো দেখার সুযোগ হয় নাই, যখন আমরাও যখন দেখি নাই তখন আলেম বুঝি নাই, আমরা মনে করছি যে আমি কুয়ার মধ্যে থাকি এটাই হলো সারা দুনিয়া, সাগর দেখি নাই, নদী দেখি নাই, যখন নদী দেখার সৌভাগ্য হয়েছে, সাগর দেখার সৌভাগ্য হয়েছে তখন বুঝছি নদী কাকে বলে, সাগর কাকে বলে, এর আগ পর্যন্ত বুঝতে পারি নাই। এই জন্য আমার অনেক ভাইয়েরা আছেন মদিনার আলেম, মদিনার এলেম দেখার সৌভাগ্য হয় নাই, আমি ভাইদেরকে অনুরোধ করবো একটু কষ্ট করে ওমরায় গিয়ে, হজে গিয়ে বা যে কোনোভাবে এক মাস 15 দিন মদিনাতে থাকেন। মদিনার মসজিদের নববীটাই একটা ইউনিভার্সিটি, মসজিদের নববী একটা ইউনিভার্সিটি, সকালে ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, সারা দিন এখানে কোরআন এবং সুন্নার তালিম তারবিয়া চলতেই আছে, চলতেই আছে সারাদিন। আপনি ওখানে শুধু দারসে বসে বসে আপনি আলেম হয়ে যেতে পারবেন। প্রত্যেকটা কিতাব সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, জামিয়া তিরমিজি, আবু দাউদ সবগুলোর দারস চলতেছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী সবগুলোর দারস চলতেছে। তাহলে সেখানে গিয়ে ওই আলেমদের সামনে বসলে বুঝতে পারবেন আলেম কাকে বলে। আমাদের দেশে একটা কথা আছে, এটা এই দেশে নাই, কুমিল্লা নাই, কয় যে দেশে রাতা মরক নাই, রাতা মরক বুঝেন নি, রাতা মরক কোনগুলা, পুরুষ মরক, হ্যাঁ সেই দেশে মহিলা মুরগিও বাগবে, কথা বুঝছেন নি, হ্যাঁ বাংলাদেশে ওইরকম আলেম নাই দেখি এই দেশে সবাই লাফায় লাফায় আর কয় যে আমি মোনাজেরে আজম, আমি মোনাজেরে মিল্লাত, আমি অমুক, আসো কে বাহাজে বসবে, কে অমুকে বসবে, আর যেখানে আছে রাতা মরক আছে সেখানে যে চুপ করে বসে থাকে, রাতা মরকের সাথে যে লড়াই করো না, মদিনার ওলামায়ে কেরামদের সাথে যে বাহাস করো যে ভাই তোমাদের কারণে বাংলাদেশে সব ফেতনা তৈরি হইতেছে, সেখানে যাই তাদেরকে একটু বুঝাই দেন, কারণ আমিন জোরে বলে কারা, মক্কা মদিনার ইমামেরা, ওলামারা, তারা যদি কয় এটা ভুল তাহলে বাংলাদেশে কেউ বলবো নাকি, বাংলাদেশে অটোমেটিক বন্ধ হয়ে যাবে একদিনেই। তারা যদি কয় ভাই এখানে হাত বাঁধা এটা ঠিক নেই, এটা ভুল, এই হাদিস কোথাও নাই, আমরা এতদিন করছিলাম এটা ভুল বুঝছি, বাংলাদেশের মুফতি সাহেবেরা আমাদেরকে বুঝাই দিছে, বাস বাংলাদেশে বন্ধ হয়ে যাবে না, বাংলাদেশে পায়ের সাথে পা মিলায় ওলামায়ে মদিনা যদি বলে এটা ভুল খবরদার, এটা বেয়াদবি, ফয়সাদে পা লাগাইও না, এরকম কোনো হাদিস নাই বাংলাদেশে কেউ করবে? তার বাংলাদেশে সবাই আমরা এক হাত দূরে দাঁড়াইলে তো আরো খুশি, আলাদা আলাদা নামাজ পড়তে পারলে ভালো লাগে না? একজন এক হাত এক হাত পাক রাখলাম, সুন্দর করে নিরাপদে দাঁড়াইলাম। একদিন আমি এক মসজিদে, আমার মসজিদে তো প্রথমে জামাত পাই নাই, আমাদের আরেকজন ইমাম সাহেব আছে, উনি শুরু করছে, আমি গেছি পরে। তো পরে নিচতলায় জায়গা পাই নাই, জায়গা পাইছি দোতলায়। দোতলায় যে দেখি কি যে প্যান, প্রথম লাইনে প্যান আছে পাঁচটা, পাঁচ প্যানের নিচে পাঁচ মুসল্লি, উপরে আর কেউ নাই। প্রথম কাতারে এই ফ্যানের নিচে একজন, ওই ফ্যানের নিচে একজন, এই ফ্যানের নিচে একজন, পাঁচ ফ্যানের নিচে পাঁচ মুসল্লি। আমি যে চিন্তা করি আমি কোন ফ্যানের নিচে দাঁড়াবো, ফ্যান তো সব দখল হয়ে গেছে। তারপরে আবার দেখি কি সামনে এক কাতার খালি রাখি, ফ্যান তো সামনের কাতারে নাই, ফ্যান হলো দ্বিতীয় কাতারে, এই জন্য সবে দ্বিতীয় কাতারে দাঁড়াইছে, সামনের কাতারে খালি, পুরাটাই খালি। আমি যে সামনের কাতারে দাঁড়াইলাম, এবার এরা বুঝতে পারছে যে ইমাম সাহেব আছে, দৌড়ায় সবগুলো আসি, আবার ইমাম সাহেবের পাশে দাঁড়াইছে। তাইলে এরকম পাঁচ ফ্যানের নিচে পাঁচজন দাঁড়ায় নামাজ পড়তে পারলে তো আরো খুশি, কি বলেন? অনেক আরাম লাগবে, গরম লাগবে না, খুব ভালো লাগবে। তাহলে ওলামাই মদিনা যদি বলে দেয় যে ভাই এরা খবরদার, এটা বেয়াদবি, দূরে দূরে দাঁড়াইবা, তাহলে কিন্তু একদিনে বাংলাদেশে ঠান্ডা হয়ে যাবে। এটার কলকাঠি কোথা থেকে নাড়ে, মূল কোন জায়গায়, হেড অফিস কোন জায়গায়, ওটাই তো খুঁজে বাইর করতে হবে, কি বলেন? আপনি শাখা পোশাখায় দৌড়াদৌড়ি করি, মারামারি করি, লাভ আছে? স্পেনের মুসলমানেরা, আমি শেষ করে দেবো আলোচনা, স্পেনের মুসলমানেরা যখন স্পেন বিজয় করছে, স্পেনে গেলেন, দেখে ইউরোপের লোকেরা রাত্রে ঘুমায় বালিশ পায়ের নিচে দিয়ে, বালিশ কোথায় দে? পায়ের নিচে। এখন এরা তো অবাক, কিরে আমরা দি বালিশ পায় মাথার নিচে, আর ইউরোপের মানুষ এরা দে পায়ের নিচে। জিজ্ঞাসা করলো কি ভাই বালিশ পায়ের নিচে কেন, এটা কি জিনিস? কয় শুনো, সারাদিন পরিশ্রম করে আমার পা, দূরে হেঁটে যায় আমার পা, যত পরিশ্রমের কাজ করে সব আমার পা, তাহলে বালিশ দিতে হবে আমার পা কে, আরামের দরকার আমার পা। আসলে কিন্তু ঠিক কথা, সারাদিন পরিশ্রম করে তো পা, মাথা কি করে, মাথা কিছু করে? তাহলে বালিশ মাথাকে দিব কেন, বালিশ তো দিতে হবে পা কে। স্পেনের মুসলমানরা গিয়ে শিখাইলেন, ভাইয়েরা পা যে কাজ করে, পা তো তোমার হেড অফিস না, পা হলো কর্মচারী, এটার হেড অফিস এখানে, এটার ব্রেন এখানে, হেড অফিস এখানে, এখান থেকে অর্ডার দিলে, কমান্ড করলে তারপরে পা নড়তে পারে, তারপরে পা কাজ করতে পারে, এখান থেকে যদি অর্ডার বন্ধ হয়ে যায়, প্যারালাইজড হয়ে মানুষ আর পা নড়াচড়া করতে পারে না। স্টক করে কোথায়? এখানে, এখানে করে, এখান থেকে অর্ডার বন্ধ হয়ে গেলে আর পাও নড়াচড়া করে না, হাত নড়াচড়া করে না। এখানে এক একটার জন্য এক একটা ফাংশন আছে, হাত নড়াচড়া করি যে আমরা, হাতের একটা ফাংশন আছে, পায়ের একটা ফাংশন আছে, হেড অফিস কিন্তু এখানে সবগুলার। মুসলমানেরা গিয়ে স্পেনের ইউরোপের মানুষদেরকে শেখাইলো যে হেড অফিস এখানে, এখান থেকে পরিচালিত হয়, এখানে বিশ্রাম দরকার, বালিশ পায়ে দেওয়া যাবে না, মাথায় দিতে হবে। মুসলমানেরা ইউরোপে সভ্যতা শেখাইলো। এই জন্য আমার ভাইয়েরা, এই মদিনার এলেমের, মদিনার আমলের, এই যত রকমের আমলকে আপনারা ফেতনা বলতেছেন, লামাজাবি বলতেছেন, গালিগালাজ করতেছেন, খারাপ বলতেছেন, এগুলার হেড অফিস হেডকোয়ার্টার মদিনা মুনাব্বারা। এজন্য আপনি যদি এটা সমাধান করতে চান তাহলে মদিনা মুনাব্বারা চলে যান, আর যদি বলেন যে না এগুলো চলবে আমাদেরটাও চলবে, তাহলে কোনো অসুবিধা নেই। আল্লাহর ঘরে মক্কা মদিনায় গেলে দেখবেন কত রকমের নামাজ পড়তেছে, পড়তেছে না? একজন আরেকজনের বাধা দিচ্ছে, বাধা দিতেছে, কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে হাত বাঁধে, কেউ হাত বাঁধেও না, নামাজ পড়ে না। কত সুন্দর দৃশ্য, মুসলিমে মুসলিম কোনো কথাবার্তা বলে না, কারোর সাথে কোনো কিছু নেই। মক্কা মদিনার ইমাম সাহেবরা কখনো খুতবা দেয় নাই, ভাইয়েরা খবরদার আমরা যেমনে নামাজ পড়ি এমনি নামাজ পড়তে হইব, না হয় কিন্তু আপনাদের নামাজ হবে না। কোনো খতিব খুতবা দিছে? একদিন আমাদের দেশে এক খতিব খুতবা দিছে, কয় শুনেন ইমামের অনুসরণ নামাজের মধ্যে ওয়াজিব, কারণ আপনি বলছেন একটা দায়িত্ব বেহাজাল ইমাম, আপনার ইমাম যখন রাফল ইয়ে দেন করবে না, আপনি যদি রাফল ইয়ে দেন করেন, ইমামের একটা দা হয় নাই, আপনার ইমান আমিন বলতেছে, আস্তে আস্তে আপনি জোরে বললে আপনার ইমামের একতাদা হয় নাই, আপনার ইমাম হাত বানতেছে এখানে, আপনি এখানে বানলে আপনার ইমামের একতাদা হয় নাই, আপনার নামাজ হবে না। আমাদের কয়েকজন ভাই খুব ভয় পাই গেছে, হায়রে নামাজ তো বরবাদ, আমার কাছে ফোন দিছে, কয় শায়েখ এরকম অবস্থা, আমাদের নামাজ তো সব বরবাদ, আমি কি ভাই একটু পরে বরবাদ হয়েছে না না হয়েছে আর একটু বুঝি লই। আমি বললাম আপনার ওই ইমাম সাহেব খতিব সাহেবের একটা প্রশ্ন করেন, এখানে জিজ্ঞাসা করেন, উনি হজে গিয়েছিলেন, চল্লিশ দিন হজে ছিলেন, এই চল্লিশ দিন পর্যন্ত তিনি মক্কা মদিনার ইমামদের পিছনে নামাজ পড়ছেন, এই চল্লিশ দিন উনি রাফলিয়া দান করছিল কিনা, বুকের উপরে হাত বানছিল কিনা, আমিন জোরে বলছিল কিনা, জিজ্ঞাসা করেন। যদি না করে এই চল্লিশ দিন তো উনার নামাজ গুলো হয় নাই, উনি চল্লিশ দিনের নামাজ কাজা করছে কিনা, কি বলেন চল্লিশ দিনের নামাজ কাজা করছে কিনা, কারণ উনি তো ইমামের সাথে মিলে নাই, চল্লিশ দিন যে নামাজ পড়ছে ইমামের সাথে মিলছে না, ইমাম রাব্বুলিয়া দান করছে উনি করে নাই, ইমাম জোরে আমিন বলছে উনি জোরে আমিন বলে নাই, তাহলে উনার নামাজও বরবাদ। তাহলে ওই মুফতি সাহেবের জিজ্ঞাসা করেন পরবর্তীতে উনি কাজা করছে কিনা, আবার মক্কা মদিনার নামাজ তো এক ওয়াক্তে এক ওয়াক্ত কাজা করলে কাজ হবে না, কারণ বাংলাদেশের এক লক্ষ রাকাত মসজিদে হারামের কয় রাকাত, এক রাকাত, তাহলে ওখানের এক ওয়াক্ত বাংলাদেশের এক লক্ষ ওয়াক্ত, তাহলে ওনার যে নামাজ বাতিল হয়েছে, তাহলে ওখানে এক ওয়াক্ত কাজা করতে হলে এক লক্ষ ওয়াক্ত পড়তে হইব, এখানে উনি এগুলো পড়ছে কিনা খবর লাভ। এবার জিজ্ঞাসা করছে আর কয় বুঝছি, আর কিছু কয় না বুঝছে, এবার ফতোয়া শেষ। তাহলে বোঝা গেল মানুষের বানানো ফতোয়ার মধ্যে বেজাল আছে, মানুষের বানানো শরীয়ত আর আল্লাহর শরীয়ত দুটার মধ্যে পার্থক্য আছে, আল্লাহর শরীয়তে কোন গোরফেস নাই, ভেজাল নাই, আপনি কোনো ফেস ধরতে পারবেন না আল্লাহর শরীয়তের মধ্যে, আর মানুষ বানাইলে দেখবেন যে এক জায়গায় না এক জায়গায় ফেস রয়ে গেছে, এই জন্য নাওয়াই তো আনা সুমা গাদান নিয়ত করতেছি আগামীকাল আমি রোজা রাখবো, অথচ আজকে কি বলেন আজকের নিয়ত করে নাই, আজকের নিয়ত ছাড়া রোজা রাখতেছে, নিয়ত করে বলতেছে কোন দিনের আগামীকালের, এটা দ্বারা বোঝা যায় যদি এরকম নিয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইতেন তো নিয়তটা এরকম হইতো না, এটা মানুষ বানাইছে এই জন্য এরকম হয়ে গেছে, ফাঁক রয়ে গেছে, মানুষ বানাইলে ফাঁক থাকবেই। এই জন্য আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, সামান্য কিছু কথাবার্তা বললাম যে আমাদেরকে প্রথম কথা হলো আমাদের ইমান আমল এগুলোকে মদিনার ইমান আমলের সাথে মিলাইতে হবে, এবং আমরা সবাই চেষ্টা করব এই ফেতনার যুগে আমাদের ইমান আমলকে সংরক্ষণ করার জন্য ওলামায়ে মদিনার ইমানের সাথে আমলের সাথে এবং তাদের এলেমের সাথে আমাদেরকে সংযোগ করার, যে ওলামায়ে মদিনার এলেমের সাথে সম্পৃক্ত থাকবেন। দেখেন এক সময় আপনাদের এখান থেকে যখন ঢাকা যাইতেন মুরব্বীরা বলতে পারবেন কয়টা ফেরি পার হইতে হইতো, পাঁচটা পার হয়েছে, পাঁচটা ফেরি পার হয়ে তারপরে রাজধানীতে যাওয়া লাগতো, এখন রাজধানীতে যাইতে কত সুবিধা হয়ে গেছে, মেঘনা সেতু দাউদকান্দি সেতু হওয়ার পরে রাজধানীর সাথে যখন আপনার যোগাযোগটা সহজ হয়ে গেছে তখন এই এলাকা উন্নত হয়েছে না অনুন্নত হয়েছে, রাজধানীর সাথে যোগাযোগ যত সফল যত সহজ ওই এলাকা তত উন্নত হয়। আপনার উত্তরবঙ্গ যমুনা সেতুর আগে একরকম, যমুনা সেতু হয়েছে আর একরকম হয়ে গেছে, এখন পদ্মা সেতু হইতেছে, দেখবেন যে পদ্মা সেতু হইলে এই অঞ্চল পরিবর্তন। ঠিক ইমান আমলের অবস্থা এরকম, রাজধানীর সাথে যোগাযোগ যত বেশি থাকবে যত সহজ হবে ইমান আমলের উন্নতিও তত হবে। এই জন্য এক সময় আমাদের রাজধানীর সাথে যোগাযোগ একটু কষ্টদায়ক ছিল, মক্কা মদিনার সাথে হজে যাইতে তিন মাস লাগতো, আসতে তিন মাস, ছয় মাস আগে হজের জন্য রওনা দিত, রোজার ঈদে নামাজ পড়ে রওনা দিত হজে, আবার ফিরে আসবো কি আসবো না তারও ঠিক নেই, এখন ছয় ঘন্টায় যাই ছয় ঘন্টায় চলে আসে, আল্লাহ আকবার। তাহলে এই রাজধানীর সাথে আমাদের যোগাযোগটা এখন সহজ হয়েছে, এই জন্যই আলহামদুলিল্লাহ সারা দুনিয়া ব্যাপী এই তাওহীদি দাওয়াত সুন্নতের দাওয়াত মদিনার দাওয়াত চল আবার পুনর্জাগরণ শুরু হয়েছে সারা দুনিয়াতে, কারণ মদিনার সাথে রাজধানীর সাথে যোগাযোগটা সহজ হয়ে গেছে, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এখন বাংলাদেশে বসেই মদিনার আলেমদের নামাজ ঘরে বসে দেখা যায় না, মদিনার আলেমেরা কেমনে নামাজ পড়তেছে এখান থেকে দেখা যায় না, মক্কার আলেমেরা কেমনে পড়তেছে দেখা যায় না, একসময় এটা কল্পনা করা যেত। তারপরে আলহামদুলিল্লাহ ইন্টারনেটে ক্লিক করলে মদিনার কোন আলেম এই ব্যাপারে কি বলতেছেন সব চলে আসে, আরবিতেও আসে ইংরেজিতেও আসে, এখন বাংলাও চালু হইতেছে, বাংলায়ও অনেকগুলো আসে আলহামদুলিল্লাহ। তাহলে দিন বিশুদ্ধ দিন বুঝা কত আল্লাপাক সহজ করে দিছেন। এই জন্য আমার ভাইরা আমাদের সংযোগটা কানেকশনটা মদিনার সাথে বাড়ান। আল্লাহর নবী যিনি মুআল্লিম তিনিও মদিনায় আছেন, মদিনাতে বিশুদ্ধ ইমানও আছে, দাজ্জাল মুক্ত ফেতনা মুক্ত ইমান এলেম আমল। এই জন্য মদিনার সাথে যত সম্পর্ক বাড়বে আমার আপনার ইমান তত বিশুদ্ধ হবে, আমল তত বিশুদ্ধ হবে। আর এই খিরাইকান্দি আল্লাহরা মডেল মাদ্রাসা আলহামদুলিল্লাহ এটার প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ওলামায়ে মদিনার মানহাজে ওলামায়ে মদিনার আকীদায় এখানে যোগ্য কোরআন সুন্নার আলেম আলেমা তৈরি করা হবে ইনশাআল্লাহ। এই জন্য এলাকাবাসী অত্র এলাকার যে সকল ভাই বোনেরা আছেন সবাই এই প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে অর্থ দিয়ে তারপরে যে সময় যে সহযোগিতা দরকার ছেলে মেয়েদেরকে দিয়ে তারপরে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানকে কীভাবে উন্নতভাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে সবাই সহযোগিতা করবেন, এটাকে সহযোগিতা করবেন, যত শক্তিশালী করবেন তত লাভ আপনাদের, এটা আপনাদের কোনো ক্ষতি করবে না, বরং আপনাদের ইমান আমল এবং দুনিয়াবি উন্নত হবে, আপনাদের যখন অপরাধ বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে সুনাগরিক হবে গ্রামের ছেলেমেয়েরা, এটা আপনাদের দুনিয়াতেও শান্তি দিবে আখেরাতেও ইনশাআল্লাহ শান্তি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আল-হেরা মডেল মাদ্রাসার এক একজন খাদেম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই মাদ্রাসাকে দায়েম ও কায়েম রাখেন। এই মাদ্রাসা থেকে যে সকল ছাত্র ছাত্রী বের হবে যেন সারা দুনিয়াতে শেরেক মুক্ত তাওহীদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমলের এক একজন দায়ী হিসাবে আল্লাহ পাক তৈরি করে দেন। এই মাদ্রাসার সকল শিক্ষক ছাত্র ছাত্রীকে আল্লাহ পাক কবুল করে নিন, সবাইকে আল্লাহ পাক তাওহীদি ইমান নসিব করুন, সবাইকে রব্বুল আলামিন সালেহিন বানিয়ে দিন। আজকের এই মাহফিলকে সার্থক করার জন্য যে ভাই বোনেরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার উপরে রহমত নাজিল করুন, এই এলাকার সকল ভাই বোনকে তাওহীদ বুজার সুন্না বুজার বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, এই এলাকার সকল ভাই বোনদের মধ্যে মহব্বত তৈরি করে দিন, একে অপরের ভাই হিসাবে সুন্দরভাবে ভ্রাতৃত্বের বন্ধনে সমাজে বসবাস করার তৌফিক দান করুন, সন্ত্রাস মুক্ত অপরাধ মুক্ত মাদক মুক্ত এলাকা হিসাবে আল্লাহ পাক এই এলাকাকে কবুল করে নিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওলামায়ে মদিনার অনুসারী হওয়ার ওলামায়ে মদিনার আত্তেবা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এলেম আমলের মধ্যে বরকত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন, সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন, আমাদের দেশের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।